ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের মন ভালো হোক, শরীর ভালো হোক, সুস্থ শরীরে সুন্দরভাবে এ জীবনটা যেন কেটে যায়, এ দেহ মন্দিরে কোনো কঠিন ব্যাধি আসতে না পারুক। তাই নীলাকীর্তন শুরুর আগে ভগবানের কাছে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি। বাবা মহেশ্বরকে কাছে জানাই, তিনি যেন আপনাদের মঙ্গল করে, পরিবারের মধ্যে তিনি যেন একটা জিনিস দিয়ে থাকে, সবার মধ্যে কৃষ্ণ ভক্তি যেন থাকে। কারণ ভক্তি বিনা ভগবানকে পাওয়া যায় না, তাই সবার মধ্যে সেই ভক্তিটা আসুক। আর তাছাড়া আপনারা তো ছেঁড়া চটে বসেছেন, এই চটে বসলে একটা সুখ পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। তবে যারা বসে তারাই জানে এ স্থান এমন একটা স্থান, আপনি বসার সঙ্গে সঙ্গে আপনি পবিত্র হয়ে যাবেন। গঙ্গার জলে স্নান করলে মানুষ পবিত্র হয়, কিন্তু তার জন্যে গঙ্গার কাছে যেতে হয়। কিন্তু হরিবা আসর এমন একটা আসর, এখানে কোনো টাকা পয়সা খরচ হয় না, আপনি যখনই বসবেন তখনই আপনি পবিত্র হয়ে গেলেন। এখানে একটা সুখ পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। দেখুন না, এখানে আপনি উলুধ্বনি করবেন, দু হাত তুলে হরিবোল বলবেন, আপনাকে ক্রিটিসাইজ বা টিটকিরি করার মতো কেউ কিন্তু এই স্থানে নেই। আপনি হরিবোল বলুন, কৃষ্ণ বলে কাঁদুন, আপনাকে কেউ কিছু বলবে না, আপনার দেখে আনন্দ পাবে। কিন্তু এই হরিবাসরটা আপনি ছেড়ে দিন, এই হরিবাসরটা ছেড়ে আপনি অন্য কোথায় আপনি দু হাত তুলে হরিবোল বলুন, রাস্তার মাঝখান দিয়ে আপনি উলুধ্বনি করে করে যান, আপনি ভগবানের নাম করে কেঁদে কেঁদে যান, হাজার হাজার মানুষ আপনার দিকে দেখবে কিন্তু আপনাকে পাগল বলবে, আপনাকে দেখে টিটকিরি করবে, আপনাকে দেখে উপহাস করবে। কিন্তু এই স্থানে আপনি বসে যা করবেন এতে কিন্তু মানুষ বড় আনন্দ পাবে। এই স্থানে বসে যে সুখ যে আনন্দ পাওয়া যায় সেটা ডাল্লব খাটে শুয়ে এসি ঘরেও ঘুমিয়েও মানুষ সুখ পেতে পারে না। তাই আপনারা সেই স্থানকে আশ্রয় করে বসেছেন, ভগবান আপনাদের মঙ্গল করুক। তাই আমার এখানে গৌরভক্ত হরিভক্ত সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তাদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে শুরু হোক হরি কথা কৃষ্ণ কথা আমার সেই গৌরাঙ্গের কথা। বলিয়ে নিদায় গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরে কৃষ্ণ। তবে আজকে আমরা যে লীলা শুনব, সবচেয়ে বড় কথা হল জীবনে যদি কারো অহংকার বা দর্প যদি শরীরের মধ্যে প্রবেশ করে সে আপনাদের সামনে বসে হরিনাম শুনতে পারবে না, কারণ তার একটা অহংকার আছে, সে ছেঁড়া চটে বসবে না। কিন্তু ভগবান সব সহ্য করতে পারে, তিনি কিন্তু কারো অহংকার সহ্য করে। এই দেখুন না, যিনি ভারতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর ছিলেন, যিনি কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে লক্ষ লক্ষ সেনার মৃত্যু দিল, রথি মহারথিকে তিনি ধ্বংসের পথে ঠেলে দিল, এমনকি যার ইচ্ছা মৃত্যু ছিল, যার ছিল গাল ভর্তি দাড়ি মাথা ভরা চুল, যার ইচ্ছা মৃত্যু, সেই মানুষটাকেও শত শত তীর বিদ্ধ করে তার স্মরণসজ্জা করে দিয়েছিল। তাকে আপনারা চেনেন, তিনি হলেন গঙ্গাপুত্র ভেষ্য। তাহলে এ থেকে বোঝা গেল যে ভগবান শ্রীকৃষ্ণ যার সঙ্গে থাকবে তার তো একটা শক্তি, একটা পাওয়ার তৈরি হবে, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে শক্তিটা তোমার নয়। তুমি কোনোদিন সামনে দাঁড়িয়ে যুদ্ধ করনি, তুমি পিছন থেকে দাঁড়িয়ে যুদ্ধ করেছ। মহাভারতের ছবিটা আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে সম্মুখে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, আর পিছনে দাঁড়িয়ে আছে কে? গণ্ডীবধারী তৃতীয় পাণ্ডব অর্জুন। ভগবান ভক্তের জন্য কি করলো দেখুন। ভগবান রথে রশি ধরে বসে রইল, আর ভক্ত কি করলো? দাঁড়িয়ে রইল। কিন্তু এ পৃথিবীতে দেখেছেন যে ভক্তরা ভগবানের চরণ তলে বসে, আর মহাভারতের ছবিতে দেখবেন যে ভক্তের চরণ তলে ভগবান বসে আছে। হরি বল হরি বল। ছাতা আছে অর্জুনের মাথায়, ভগবানের রোদে জ্বলে পড়ছে। ওই ছেলেটার একবার অহংকার এলো, যুদ্ধ শেষ, সখা আমি হলাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, এক ফোঁটা শরীর থেকে আমার রক্ত পর্যন্ত ঝরল না। ভগবান কিন্তু কথাটা মেনে নিতে পারলেন না। তিনি প্রমাণ করেছিল যে বাপেরও বাপ আছে। ওই অর্জুনের তিনি মৃত্যু দিয়েছিলেন, তবে যাত্রার হাতে নয়, তার নিজের সন্তানের হাতে। অর্জুনের মৃত্যু হয়েছিল অর্জুনেরই নিজের ছেলের হাতে। ওই যে বাপেরও বাপ আছে, তুমি অহংকার করছো, তোমাকে কেউ মারতে পারবে না। এটার নাম দিয়েছি আমি মর্ত। এখানে ভগবানের বাপ মা ঠাকুরদা ঠাকুরমা যেই আসুক, মরতে হবে, আর যে জ্বালা যন্ত্রণা কষ্ট ভোগ করি সেগুলোকে ভোগ করতে। তাহলে তুমি অমর হবে কি করে? কোনোদিন তো সামনে দাঁড়িয়ে যুদ্ধ করলে না, পেছন থেকে তুমি অহংকার করছো যে আমার মতো বড় যোদ্ধা কেউ নেই, তোমাকে মর্তের মাটিতে মৃত্যু দিয়ে দেখিয়ে দেবো বাপেরও বাপ আছে। তাই অর্জুনের মৃত্যু হয়েছিল অর্জুনের নিজেরই ছেলের হাতে। আজকে লীলা আপনারা শুনবেন অর্জুনের অহংকার কি করে চূর্ণ করলো অর্জুনেরই নিজের ছেলের হাতে মৃত্যু দিয়ে। কটি ছেলে ছিল? চারটি ছেলে। উলুপির ছেলে ছিল ইলাবন্ত, মানে অর্জুনের একটা স্ত্রী উলুপ, ঘাড় ঘুরছে মানে আপনি চঞ্চল হয়ে আছে, ঘাড় ঘুরছে মানে চঞ্চল। উলুপের ছেলে ইলাবন্ত বাবার হয়ে যুদ্ধ করতে গিয়ে প্রাণ দিল। অভিমন্যু সুভদ্রার ছেলে, মৃত্যু হলো। অর্জুনের ঔরসে দ্রৌপদীর গর্ভে একটি সন্তান এসেছিল, দনপুত্র অশ্বত্থামা পিতৃ প্রতিশোধ নিতে গিয়ে রাতের অন্ধকারে ছেলে তার মাথা কেটে তিনটে চলে গেল, কিন্তু আরো একটা ছেলে ছিল। অর্জুন সেটা জানত না, ছেলেটা গোপনে বড় হয়েছে। মানে অর্জুন চারটে বিয়ে করেছিল, তিনটে স্ত্রীকে তিনি মর্যাদা দিয়েছিল, কিন্তু একটি মেয়েকে বিয়ে করল কিন্তু দুটো বছর তার সঙ্গে সংসার করে তাকে পরিত্যাগ করে চলে এসেছে। কোনোদিন সেই মেয়েটার খোঁজ খবর নেয়নি। এবার চলে এলো অর্জুন, কিন্তু তার গর্ভে একটা জিনিস দিয়ে এসেছিল সে জানতেও পারে। সেই ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে অর্জুনকে হত্যা করেছিল। সেই ছেলেটাকে তার নাম ছিল বক্রবাহন। অর্জুন পুত্র বক্রবাহন। এই বক্রবাহন কি করে অর্জুনের মৃত্যু দিল, এটাই হবে আমাদের আলোচনার বিষয়। তাই আজ আমরা লীলা আস্বাদন করব পিতৃহন্তা বক্রবাহন। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি না, যেভাবে কানায় কানায় ভক্ত ভরে গেছে, জয় যদি হতো তো মেঘের মতো গর্জন হতো। তাহলে আর একবার বলবো নাকি? বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বাড়লো বলে মনে হচ্ছে নাকি? তাহলে যদি বাড়ে আর একটু বাড়বে। হ্যাঁ আমি জানি ভেতরে কিছু রয়ে গেছে, আর একটু বাড়ুক নাকি? বলিয়া নিতাই গৌর চা দেখি। যাই হোক, কিছু হোক না হোক, আপনাদের শ্রীচরণ তলে আসতে পেরে আমার জীবনটা ধন্য। আমার পতিত প্রেমের ঠাকুর দয়ালে হরি গো, হরি নামের বন্ডা কিলো সোনার নদিয়া ছুটে আয় ছুটে আয় ছুটে পতিত পাব গৌর হরি নাম জীবে রাখি প্রভু আজ হয়েছে ধন তরি কলির কলির এই এটা কিসের ছবি? কিসের? সাপের ছবি। এটা কোন সাপ দেখবেন? বাড়ির গোপন স্থানে বেশ কিছু সাপ থাকে, তাই না? যদি একবার ছোবল মেরে দেয় তো মানুষের মৃত্যুর পথে চলে যেতে হয়, তবে মানুষ ছাড়ে না তাকে। শেষ পর্যন্ত পুরনো প্রথাটাকে চালু করে, মানে সাপে কাটা মানুষকে শেষ পর্যন্ত কলার ভেলাতেও ভাসিয়ে দেয় যদি বেঁচে ফিরে আসে। তাহলে আমি যে সাপের কথা বলছি এটা কোন সাপ? যে যুগে বাস করছি সেটাই কিন্তু সাপ। তার মানে আমরা সত্য যুগে বাস করছি তো? অনেকে মাথা নেড়ে দিল। হ্যাঁ, এমন কিছু ভক্ত আছে যা বলবো তাতেই হ্যাঁ, ও সব ঠিক আছে। তাহলে এটা কলিযুগ, এই কলি বিশাল একটা সাপ হয়ে আমাদের ছোবল মেরে বসে আছে। তবে মানুষ মরছে না, কিন্তু যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, মানুষের জীবন থেকে সুখ শান্তি চলে যাচ্ছে। কারণ ছোবলটা মেরে দিল, তাকে শরীরে প্রবেশ করিয়ে দিল মায়ারূপী বিষ। হরিনাম শুনতে যাব, খুব ভালো কথা। সন্ধ্যেবেলা কিরে ভাই যাবি তো? হ্যাঁ যাও। মন্দিরা বাজার বাবা ভোলানাথের কাছে হরিনাম হচ্ছে, যাব না? বললে হবে, বছরে এই একটা দুটো দিন হয়। ঠিক আছে, বেরিয়েও পড়লো। এমন সময়ে বাড়ি থেকে বাচ্চা ছেলেটা ওয়া করে কেঁদে উঠল, ভাই তুই যা, আমার আর যাওয়া হবে না। কেন, দেখতে পাচ্ছিস না ছেলেটা কাঁদছে? মেরে ভাই, তুমি আজকে ছেলেটা কাঁদছে বলে হরিবাস ছেড়ে দিচ্ছ, কিন্তু ওই ছেলেটা তোমাকে একদিন এমন কাঁদাবে, সেদিনকে হরিবাসরে এসে কেউ যদি না আসে, তুমি এসে দু হাত তুলে বলবে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকে তুমি ছেলের মায়া করে রেখে দিচ্ছ, সাদের হরিবাসরটা। মানুষের অনেক অজুহাত আছে দেখবেন, বাড়িতে কোনো কাজ নেই তবু দেখবেন হরিবাসরে আসতে চায়, চল না একটু হরিনাম শুনতে যাই, না কাজ আছে ঘন্টা তিনেকের জন্য, না কাজ আছে তিন মিনিটের জন্য, বলছি তো হবে না, এক মিনিট দেখেই চলে আসব, আসবেন। সেই সব মানুষগুলোকে শুধু একটা কথা বলবে, মেরে ভাই তোকে হরিবাসরে নিয়ে যেতে চাইছিলাম, তুই অজুহাত দেখিয়ে গেলি না, কিন্তু এমন একটা দিন আসবে মৃত্যুর পরে যখন জম তোর কাছে আসবে, তখন কি তুই বলতে পারবি ভাই এখন আমার যাবার সময় নাই, পাশের বুড়োটাকে নিয়ে যাও? বাবন মা ছেড়ে কথা কইবে কি? তখন কিন্তু তোকে নিয়ে যাবেই যা। দেখবেন ফাংশনেও হাতে তালি দেয়া হয়, হরিবাসরেও হাতে তালি দেয়, অর্কেস্টারেও নাচানাচি হয়, হরিবাসরেও নাচানাচি হয়। আপনারা হরিনাম শুনছেন, আপনাদেরও মৃত্যু হবে, আমি হরিনাম করছি আমারও মৃত্যু হবে, যারা জীবনে হরিবাসরে আসেনি তাদেরও মৃত্যু হবে। কেন, আমরা হরিনাম করছি ঠাকুর আমাদের বাঁচিয়ে রাখতে পারে না, না মরব, আমরাও মরব, যারা জীবনে হরিবাসরের ধারে কাছে নেই তারাও মরবে। তবে মরণের মধ্যে একটা তফাত আছে, তফাতটা কি না, মৃত্যুর পরে যারা জীবনে হরিনাম করলো না, হরিবাসরে এলো না, মৃত্যুর পরে তাদের টেনে নিয়ে যাবে নরকে, আর আপনি হরিনাম করতে করতে মৃত্যুকে বরণ করেছেন, তাই আপনার কাছে ভগবানের দূত চলে আসবে, সে হাতে ধরে আপনাকে নিয়ে যাবে ভগবানের সেই চরণতলে। তাহলে মৃত্যু আছে, আপনারও আছে, ওদেরও আছে, কিন্তু মৃত্যুর মধ্যে তফাত রয়ে গেছে। তাই এ কলি যে আমাদের জীবনে অশান্তির ঝড় তুলে চলেছে, শান্তি দেবে কি, শান্তি কে দেবে? 33 কোটি দেবদেবীর কোনো চিন্তা নেই, ভাবনা নেই, চিন্তা ভাবনা পড়ে গেল কার? ভগবান শ্রীকৃষ্ণ। তিনি চিন্তা করলো কলির মানুষকে শান্তি দিতে হবে, ওদের শরীর থেকে বিষ তুলতে হবে। জীবনে দেখবেন কারো যদি ভালো করার মনোবৃত্তি জাগে, তাহলে সেখানে প্যান্ট শার্ট বুটের প্রয়োজন হয় না, সেখানে একটা ছেঁড়া কাপড় পরেই মানুষের ভালো করা যায়। মনের মধ্যে যদি ইচ্ছা থাকে মানুষের ভালো করব, সেখানে প্যান্ট শার্ট বুটের প্রয়োজন নেই, ছেঁড়া গামছা পরেও মানুষের ভালো করতে পারে। তদ্রূপ দ্বাপরে শ্রীকৃষ্ণ তিনি কলির মানুষের ভালো রাস্তা দেখাতে এসেছে, সুন্দর পথ দেখাতে এসেছে, আমাদের শরীর থেকে বিষ তুলতে এসেছে। তাই দেখুন তার বাঁশিও নেই, চূড়াও নেই, ধরাও নেই, নূপুরও নেই, একটা কাপড় গায়ে দিয়ে চলেন। কেন? আমাদের ভালো করবে বলে, আমাদের শরীর থেকে বিষ তুলবে বলে তিনি চলে এলো। তবে বিষ তোলার জন্যে সে করে নিয়ে এলো না, একটা মন্ত্র তিনি নিয়ে এলেন। সেই মন্ত্র যে ভজন করবে দেখবেন জীবনে সে শান্তি পাবেই পাবে। তাহলে সে মন্ত্রটা কি? আমরা সবাই জানি, হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। তারপরেরটা, ভাগ্যি আপনারা ছিলেন কি, তাহলে এটা আমরা সবাই জানি। তাহলে এরই দ্বারাই জীবের শান্তি, এরই দ্বারাই সংসারে শান্তি, এরই দ্বারাই পরিবারে শান্তি, এরই দ্বারাতেই জীবের মঙ্গল, এরই দ্বারাতেই দেখুন আজকে হাজার হাজার মানুষ এই ছেঁড়া ছটে বসতে পেরে শান্তি পেয়েছে। কিসের দ্বারাই? একমাত্র হরিনাম, একমাত্র মধুর কৃষ্ণ নামে, তাই না? তাহলে তাই যদি একটু হরিনাম করা যাবে, কি করা যাবে একটু আপনারা অনুমতি দিচ্ছেন? আরে সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে, ওই হাতে তালি দিয়া এটা দেয়া যাবে, যাবে কি? তবে যাদের হাত আছে তারাই দেবেন, যাদের নেই আরো। তাহলে হয়ে যাক, লীলা তো বলেই দিয়েছি, শুরু হবে, একটু যেটা করার সেটা করে নেওয়া যাক, ঠিক আছে? ও হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম রাম রাম হরে হরে। হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে হরে। আচ্ছা একটু মুখে বলা যাবে কি? বলা যাবে হরে কৃষ্ণা, বলো বলো আজ। যেভাবে ভক্তের সমাগম সবাই যদি একসঙ্গে বলে তো কেমন, আওয়াজটা ওটা একবার দেখা যাক কি। হরে কৃষ্ণা, বলুন হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। ও হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। আজ একটু গৌরনীতাই তো হাত তুলেছিল নাকি, আমরা তুলে পারবো কি? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ও হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা হরে হরে হরে রাম হরে রাম একটু তুমি ভাই ক্যামেরা করছো একটা কথা বলে দিচ্ছি ক্যামেরা তুমি করো কোনো সমস্যা নেই কিন্তু সবচেয়ে বড় কথা তুমি ক্যামেরা যদি করতে ভাই একটু এই ছবিটাকে তোলো ভাই আস্তে এই ছবিটাকে তুলে এই যে হাত তোলা তালি দেয়া এই ছবিটাকে তুলে পারিস তো নবদ্বীপ বা বৃন্দাবনে পৌঁছে দিবি সেখানকারের মানুষগুলো দেখে মনে মনে ভাববে যে আমরা নবদ্বীপে বসেও নবদ্বীপ ঠিক রাখতে পারলাম না বৃন্দাবনে বসেও বৃন্দাবন ঠিক রাখতে পারলাম না কিন্তু চব্বিশ পরগনার মন্দিরা বাজারে এমন হরিনাম হয়েছিল তারা আর নবদ্বীপ বৃন্দাবনে আসবে না তারা ঘরেই নবদ্বীপ বৃন্দাবন করে নিয়েছে হরি বল হরি বল তোল ভাই ভারতবর্ষের কোনায় কোনায় পাঠিয়ে দে এমন ছবি বুঝে নি দেখে নি যে এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে ভগবানকে ভালোবাসার মানুষ এখনো আছে তাই না দেখিয়ে দেহে ও হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে প্রথমে মনে হয়েছিল কারা বসে আছে কিন্তু এখন আপনাদের আওয়াজে হাতে তালিতে বোঝা গেল যে হ্যাঁ এখানে সবাই গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তরাই বসে আছে এটা জয় দেয়া যাবে কি নিতাই চাঁদ কি গৌর চাঁদ কি টাকা পয়সা খরচ হলো কি মানে এতক্ষণ যে হরিনাম করলেন এর জন্য কিছু টাকা পয়সা খরচ হলো লাভ হয়েছে খরচ তো হলো না কিন্তু লাভ ভালো লাগছে না আমাকে নয় হরিনাম শান্তি আছে আমাদের ঘরে নেই কেন এখানে হাজার হাজার মানুষ এক কথাই বলে দিচ্ছে আমরা শান্তিতে আছি আর একটা পরিবারে পাঁচজন দশজন থাকে শান্তি নেই কেন একটা পরিবারে চারটে যদি মানুষ থাকে তো চারটে হাঁড়ি হয়ে বসে আছে কেন অর্থাৎ বুঝে নিতে হবে শান্তির রাস্তা হলো একমাত্র হরিবাস তদ্রুপ আপনার ঘরে টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু হরিনামটা আপনাদের মধ্যে বাড়িতে নেই বাবা হরিনাম করে তো ছেলে বলে বাপের ভীমরুতি ধরেছে মা যদি বলে ও করছে করুক না তোর কি ছেলে বলে ও তুমি ওখানে ঢুকবে চারজন চারটে মনোভাব নিয়ে বসে আছে শান্তি পাবেন কোথায় সেই জন্যই সংসারে শান্তি পেতে গেলে একমাত্র আপনাকে এই হরি নামটাকে আশ্রয় করতে হবে তবেই হবে জীবের মঙ্গল তবেই হবে জীবের শান্তি সে গৌরাঙ্গ মহাপ্রভু শুধু দেখুন হরিনামটা করে দিয়ে গিয়েছিল আর সেই হরিনামের জন্য আজকে হাজার হাজার মানুষ শান্তি পেয়ে যায় তাহলে এই হরিনামটা যদি আপনার ঘরে চলে যায় 100% গ্যারান্টি আপনার পরিবারের মানুষ শান্তি পাবেই পাবে তাই না হরে কৃষ্ণ Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare Bolo Gaurani Dai Gaurani Dai Gaurani Dai Jaya Gaurani Dai Jaya Gaurani Dai Gaurani Dai Gaurani Dai Jaya Gaurani Dai Amar Prabhu Pado Prabhu Pado Prabhu Pado Jaya Prabhu Pado Jaya Prabhu Pado Prabhu Pado Prabhu Pado Jaya Prabhu Pado Bolo Hori Hori Bol Uluthoni Hari Hari Hari Bol Hari Bol Hari Hari Bol Gaur Hari Bol Hari Hari Bol Nita Gaur Hari Bol Hare Krishna To Sabhi Thik Ache Kintu Gatoratri Kale Amar Jibone Ekta Durghotona Lokkhon Ami Bujhte Pere Gechi গত রাত্রিতে আমি যখন বিছানায় শুয়েছিলাম হঠাৎ রাত্রিকালে কাগের চিৎকার শুনতে পেলাম আমারই বাড়ির ছাদে কাকগুলো বড় চিৎকার করছে দিনের বেলা দেখলাম শিগালগুলো বড় ডাকাডাকি করছে বৌমার হঠাৎ করে দেখি নাক চাবিটা কোথা হারিয়ে গেছে এ বড় অমঙ্গলের চিহ্ন তাই সিদ্ধান্ত নেই যে আমি আর বাড়িতে বসে থাকব না আমার যে একশোটা ছেলে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে গেছে আমি একবার যাই দেখি কি হলো সব গান্ধারি কি করেছে হাতে মশাল নিয়ে কুরুক্ষেত্রের মাঠে যখনই পা রেখেছে কার পেটে পা দিয়ে দিয়েছে মেয়েটা দেখতে পেত তবু অন্ধ হয়েছে যাই হোক সে অনেক কারণ আছে হ্যাঁ কার পেটে পা দিয়ে দিলাম দ্বিতীয় পাটা আবার কার মাথায় পা মশালটাকে পুঁতে দিয়েছে ইতিহাসের পাতায় সবচেয়ে বড় যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধটাকে ধর্মযুদ্ধ বলে যুদ্ধ মানে খুনোখুনি কাটাকাটি ধর্মযুদ্ধ নয় কিন্তু ওই যুদ্ধকে বলেছিল ধর্মযুদ্ধ ধর্মযুদ্ধ তাকে কয় যে যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ নিজে যুক্ত রয়ে তাই লক্ষ লক্ষ মানুষ মরল তবু সেই যুদ্ধের নাম হলো ধর্মযুদ্ধ কারো একটা হাত আছে কারো একটা হাত নেই কারো একটা পা আছে কারো একটা পা নেই কারো দেহ আছে দেহর সঙ্গে মাথা যুক্ত নেই নদীতে যেমন স্রোত চলে তেমনি টাটকা কাঁচা রক্তে স্রোত বইছে রাত্রিকালে শিগাল কুকুরগুলো চিৎকার চেঁচামেচি করছে তাদের পেটের খাবার পচা গলা মাংসগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে গন্ধটা ওপরের দিকে উঠছে শকুনির দল ঝাঁকে ঝাঁকে নেমে পচা গলা মরা খেয়ে তারা পেট ভরাচ্ছে এমন যখন কুরুক্ষেত্রের মাঠের অবস্থা ঠিক সেই সময় একশোটা ছেলের মা গান্ধারি বেরিয়েছে তার ছেলেগুলোকে খুঁজতে মশালটা পুঁতে দিয়ে সবচেয়ে বড় ছেলেকে ডেকে উঠেছে বাবা বিকর্ণ বাবা সুজোধন আকাশ বাতাস নদ নদী স্থাবর জঙ্গম বলে নাই নাই নাই তোমার তোমার দুর্যোধন এসেছিল সাথে শতভাতা দেগে সৈন্য নিয়ে গেছে অষ্টদশ অক্ষণী রথিন্দ্র আপনি কাঁদিয়ে গেছে কাঁদিয়াছে শত শত কৌরব রমণী নাই নাই চুপ করো আমার ছেলে মরতে পারে না আমি আত্মহত্যা করব আমি সুসাইড করব এ প্রাণ আমি যমুনার জলে ভাসিয়ে দেব আমার একশোটা ছেলে থেকেও যখন আমি মা ডাক শুনতে পাবো না তখন আমি কার জন্যে বেঁচে থাকবো কিসের জন্যে বেঁচে থাকবো তোর আগে গেলি আমি একটু পরে যাবো আসছি আমি না যাবো রাজপ্রাসাদে ফিরে সোনা দানা আর নয় একটাই পথ আমার মৃত্যু কোন গ্রামের মধ্যে যদি একটা সৎ ব্যক্তি মারা যায় গোটা গ্রামে শোকের ছাওয়া নেমে আসে কারো মরার কথা নয় সে যদি মরে যায় দুঃখ আরো নেমে আসে আবার দেখবেন কোনো বাচ্চা ছেলে যদি জলে ডুবে মরে যায় মায়েরা তার বড় বড় ছেলেগুলোকে কোলে করে নিয়ে মরা ছেলে দেখতে যায় ছেলে বলে আমি হাঁটতে পারি আমাকে কোল থেকে নামিয়ে দাও মা বলে না বাবা তোর মতো ছেলে যে ওদিকে একটা জলে ডুবে মরে গেছে তাই তোকে আমি কোল ছাড়া করব না তাহলে কোনো মা বাবার যদি একটা ছেলে মরে গেলে এত দুঃখ হয় তাহলে কারো যদি একশোটা ছেলে মরে যায় একবার ভেবে দেখুন তার বেঁচে থাকার কোনো স্বপ্ন থাকে ইচ্ছা নেই তার আর বেঁচে থাকার জন্যে আত্মহত্যা করতে চলেছে আর যেই আত্মহত্যা করতে চলেছে হঠাৎ গান্ধারীর পা দুটোকে জড়িয়ে ধরল গান্ধারী বুঝতে পেরে গেছে যে ও ও ও ও ও ওই ছেলেটা এখনো বেঁচে আছে আস্তে আস্তে নিচে বসেছে শরীরটায় হাত দিয়ে বুঝতে পেরে গেছে যে বিছানায় শুয়ে আছে বটে তবে এটা রক্তের বিছানা পাগুলো বুঝতে পারছে যে ভেঙে গেছে মুখটা বুঝতে পারছে যে মুখটা সোজা নেই মুখটা বেঁকে আছে জিভটা তার বেরিয়ে আছে মৃত্যুর যন্ত্রণায় ছটপট কাদের ছেলে তুই চ আমার তো ছেলেগুলো সব মূল্য অন্তত তোকে তোর মায়ের কাছে দিয়ে আসবো বল না তুই কাদের ছেলে মা মা কে তুই আমাকে মা জীবনে আর কারো মা ডাক আমি শুনতে চাই না আমার একশোটা ছেলে যখন মরে গেল তাহলে আমি আর কেন মা হতে যাব আমি মরতে যাচ্ছি তুমি আমাকে চিনতে পারছো না কে তুই আমি জানি মা আমার কণ্ঠটা রুদ্র হয়ে গেছে শরীরের সব রক্তগুলো বেরিয়ে গেছে তাই এ কণ্ঠের সে কথা তুমি বুঝতে পারবে না কিন্তু জেনে রেখো মা আমি আর অন্য কেউ নয় আমি তোমারই বড় ছেলে দুর্যোধন মা পড়ে আছিস কেন ওঠে না বাবা ওঠে না আর সকল ভাইগুলো তোর কোথা কেউ বেঁচে নেই সিগাল কুকুরে টেনে ছেড়ে ছেড়ে খেয়ে নিয়েছে কিন্তু কে ওদের মারলো আমি তোমাকে বলে যাব তোমার একশোটা ছেলে ভীরু ছিল না কাপুরুষ ছিল না সবাই বড় যোদ্ধা ছিল কিন্তু মা গো খেলার মাঠে খেলতে নেমেছিলাম ওরা ছিল পাঁচজন আমরা ছিলাম একশো জন কিন্তু খেলার মাঠের একটা রেফারি ছিল যে দুটো পক্ষকে সুন্দরভাবে খেলিয়ে নিয়ে যায় কিন্তু আমাদের মাঠের খেলার রেফারিটা সে দুপক্ষ সুন্দরভাবে খেলিয়ে নিয়ে গেল না এক পক্ষকে খেলিয়ে আর এক পক্ষকে জোর করে হারিয়ে দিল বল সেই খেলার মাঠে রেফারিটা তুমি তাকে চেনো মা এই জগৎ সংসারে মানুষ সবাই তাকে চেনে যার চরণ পাওয়ার জন্য মণি ঋষিগণ ভিখারী হয়ে গেছে যাকে পাওয়ার জন্য রাজারা রাজ্য ছেড়ে চলে গেছে কত হাজার হাজার ভক্ত রাত্রি জেগে বসে থাকে যাকে পাওয়ার জন্য সে হলো ওই শ্রী কৃষ্ণ ওই কৃষ্ণ হতে তোমার কুরুবংশ ধ্বংস হয়েছে মা ওই কৃষ্ণ হতে তোমার প্রজ্বলিত প্রদীপগুলো নিভে গেছে মা, ওই কৃষ্ণই তোমাকে উন্মাদিনী করেছে, ওই কৃষ্ণই তোমাকে পাগলিনী করেছে, ওই কৃষ্ণরই কারণে তুমি 100টা ছেলের মা থেকেও মা ডাক শুনতে পাবে না। তাই শোনো মা, এ পৃথিবীতে সবাইকে ক্ষমা করলেও কৃষ্ণকে কোনোদিনের জন্য তুমি ক্ষমা করবে না। কথা দাও, কথা দাও, শান দুর্যোধন, আমি যদি সতী নারী হয়ে থাকি, স্বামী সেবা করে যদি জীবনে পুণ্য অর্জন করে থাকি, তাহলে তোর এই রক্ত মাখা দেহকে স্পর্শ করে আমি কথা দিলাম, কোনদিন যদি কৃষ্ণ আমার সম্মুখে এসে দাঁড়ায়, আমি তাকে অভিশাপে জর্জরিত করে দেব। শুধু তুই ঘরে ফিরে যাও, ঘরে ফিরে সময় হয়ে গেছে মা, এ পৃথিবীতে এসেছিলাম মা, আজ আমার সময় হলো, তাই আমাকে যেতে হবে। জীবনে দুটো পালা, একটা আসার পালা, একটা যাওয়ার পালা, আজ আমার যাওয়ার সময় হয়েছে, তুমি একটু জল দাও মা। কোথা থেকে? কেন মা, তোমার চোখ দিয়ে যে টপ টপ করে জল পড়ছে, ওই জল তুমি আমাকে দাও। দুর্যোধন হাঁটা করে রইল, গান্ধারীর চোখে জল টপ টপ করে দুর্যোধনের মুখে পড়লো, কিন্তু সে জল পেটে গেল না, পেট থেকে বেরিয়ে এলো টাটকা কাঁচা রক্ত, আর সেই রক্ত উঠতে উঠতে ও যে খাঁচার ভিতর, অচেনে পাখি, পাখি কেমনে আসে যা, ও সে খাঁচার ভিতর, অচেনে পাখি, ও যে খাঁচার ভিতর, অচেনে পাখি, কেমনে আসে যা, খাঁচার ভিতর, অচেনে পাখি, চলে গেল, পাখি কেমনে আসে যা, আমি ধরতে পারি ধরতে পারলে মহানবেড়ি, আমি ধরতে পারলে মহানবেড়ি, আমি ধরতে পারলে মহানবেড়ি, দিতাম পাখির পা, কেমনে আসে যা, ও সেই খাঁচার ভিতর, পাখির পাখি, মনে তুই রইলি তোর ওই খাঁচারি আসে, খাঁচারে তো দেখে না কাঁচা বাসে, মনে তুই রইলি খাঁচারে একটুখানি থাকার জায়গা দিবি? কেন আমাদের ভিখারি করছিস? না পাবি না। যে ছেলেটা আজকে মরে পড়ে রইল, আজকে ভেবে দেখুন ওই পাঁচজনকে একটুখানি জায়গা পর্যন্ত দেয়। কতবার পাঁচটা ছেলেকে ভিখারি করেছে, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে মানেনি, কোনোদিন হরিবাসরে আসেনি, শ্রীকৃষ্ণ হাজারবার বোঝাবার চেষ্টা করেছিল, কিন্তু ওই দুর্যোধন বোঝেনি। আজকে দেখুন যার এত টাকা পয়সা, এত বাড়ি গাড়ি, সর্বস্ব কিছু, কিন্তু ভেবে দেখো তার মৃত্যুটা হলো একমাত্র কুরুক্ষেত্রের মাঠে। কিছুক্ষণ পরে বুঝি শিগাল কুকুরে ওর দেহটাকে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। তাহলে একটু বুঝে দেখো মা, এ জীবনে তুমি যদি ভগবানের চরণকে আশ্রয় করতে পারো, জীবনে বড় শান্তি পাবে, আনন্দ পাবে। আজকে দুর্যোধন কি সুন্দর সাজে থাকতো, মানুষ সাজে, এখানে সাজের প্রস্তুত আছে, আমরা সাজি, নিজেকে বড় রূপের অহংকার করি, কিন্তু একবার বলো তো মা, সকালবেলা ঘুম থেকে উঠলে তোমার এই মুখটা কারো কাছে দেখাতে ইচ্ছা করবে? ঘুম থেকে উঠি সর্বপ্রথম তুমি আয়নার সম্মুখে মুখ ধরলে দেখতে পাবে যে তোমার চোখের কোণে কিছু জমে গেছে, তোমার নাকের ভেতরে কিছু জমে গেছে। তুমি ভালো করে মুখ ধুয়ে তারপরে তুমি রাস্তায় বেরুবে, প্রতিনিয়ত আমাদের শরীরটা দুর্গন্ধ তৈরি হয়ে গেছে। মানুষ যতই সুন্দর খাবার খাক না কেন, সকালবেলা ও খাবারটা এমনভাবে বেরিয়ে যায়, সে খাবারের দিকে তুমি তাকিয়ে দেখবে। জলকে যতই ফিল্টার করে খাও না কেন, সে জল এত দুর্গন্ধ হয়ে বেরোয় তোমার নিজেরই ভালো লাগে না। তাহলে এ পৃথিবীতে সুন্দর কি? এ পৃথিবীতে সুন্দর হলো সে একমাত্র ভগবানকে হৃদয়ে মাঝে ধরে রেখেছে যে। হরি বল হরি বল। যে ভগবানকে হৃদয়ে মাঝে ধরে রেখেছে, যে হরি নাম কৃষ্ণ নামকে হৃদয়ে মাঝে ধরেছে জগতে, সেই হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। হ্যাঁ, হতে পারে সে কানা, হতে পারে সে খোঁড়া, হতে পারে সে পঙ্গু। সেই কানা খোঁড়া পঙ্গু সেও যদি হরিভক্ত হয় না, হয়তো এই কানা মানুষটাকে দেখে সমাজের মানুষ ঘৃণা করে, কিন্তু সে যদি হরিভক্ত হয় তাহলে কেউ তাকে আই লাভ ইউ না বললেও ভগবান তাকে আই লাভ ইউ বলবেই বলবে। ভগবান তাকে আই লাভ ইউ বলবেই বলবে, বেটা হ্যাঁ তোকে সবাই ঘৃণা করলো, কিন্তু তুই যখন আমাকে ভালোবাসিস, ওরে আমি তোকে যে বড় ভালোবাসি। তাই এ দেহটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছি, কি পাবো? যেদিনকে জন্মেছি সেদিনকেই আমাদের মৃত্যু লেখা হয়ে গেছে। মানুষ শুধু অপেক্ষায় বসে থাকে, মৃত্যু হবে, সেটা আজও হতে পারে কালও হতে পারে, কিন্তু জপ করো তপ করো মরতে জানলে হয়, বদন যদি হরিকথা বলে, নয়নে যদি কৃষ্ণ দর্শন হয়, তবেই মানুষের মরণ যাত্রা। তাই আজকে দেখুন মহাপাপী দুর্যোধন ধ্বংস হলো কুরুক্ষেত্রের মাঠে, আজকে দেখুন তাকে কাঁদার মতো কেউ নেই। কারণ তুমি যদি পরকে দেখে হাসো, তোমাকে দেখে হাসার জন্যে ছটপট করছে মানুষ। তুমি যদি কাউকে কাঁদাও, হাজার হাজার দুঃখ কষ্ট দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে, দরজা খুললেই কোনো একদিন দুঃখ কষ্ট তোমার ঘরের মধ্যে প্রবেশ করবেই করবে। তাই জীবনে কোনোদিন কাউকে কাঁদিও না, জীবনে কোনোদিন দুঃখ করো না, পরনিন্দা পরচর্চা জীবনে করতে যেও না। পরনিন্দা তুমি তোমার মধ্যে থাকো, পরে নিন্দা করো না, পরচর্চা করো না, যেটুকু সময় পাবে তুমি হরিনামকে ভজন করো, তাহলে দেখবে তুমি শান্তি পাও। কিন্তু মানুষ পরনিন্দা পরচর্চায় প্রস্তুত হয়ে আছে। একটা মানুষকে যদি দুদিন খেতে না দেয়া হয় কোনো দুঃখ নেই, সেই ক্ষুধার্ত পেটে যদি বলে পরচর্চা করতো পরের নিন্দা করতো, দিন রাত্রি করে যাবে, তার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। দেখবেন ভাতের থালায় বিষ দিলে মানুষ যদি জানতে পেরে যায়, তবু হসপিটালে নিয়ে গেলে সে বিষ তোলা যায়, কিন্তু জেনে দেখবেন জীবনে যদি কোনোদিন কারো কানে একবার বিষ ঢেলে দেয়, হাজার চেষ্টা করলো সে বিষ আর, তাই না? মনে তুই রইলি তোর ওই খাঁচা দি আসে, খাঁচা রে আচারে আসে, আচারে তো খাঁচা বাসে, আমাদের একদিন খাঁচা যাবে খোসে, একদিন খাঁচা যাবে। খাঁচা যাবে কোথে লালন ভেবে কো নিনি নশি যাই ওশি খাঁচার ভেতু অতির পাখি কেমনে আসে যাই রামচন্দ্রের পোষা পাখি ও যে সীতারানী ছিল লঙ্কা রাজা রাবণ তারে হরণ করিল বিষ্ণুপ্রিয়ার পোষা পাখি নদের নিময় ছিল সারা বিশ্বের মঙ্গলের জন্য নিময় দেখো সন্ন্যাসী হয়ে গেল আমাদের আছে পোষা পাখি কারো ময়না কারো চন্দনা কারো বুলবুল কারো বা টিয়া টিয়া টিয়া এ পাখি আমাদের নিজের তো নয় গো তাই পাখি তো ধরা থাকে না পাখির যখন সময় হয়ে যায় সে তো কারো কথা শোনে না একদিন আমাদের পাখি চলে যাবে গো যেদিন পাখি তোমার চলে যাবে সেদিনকে তো আর হরিনাম তোমার শোনা হবে না তাই সময় যখন আছে নিজের পাখিকে হরিনাম শুনিয়ে দাও না হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে বলো হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বাঁকে বিহারি কি রাধারানী কি এখনই হাসার সময় হলো যখন যেমন তখন তেমন তাই না যে জিনিসটা করবে প্রত্যেকটা কাজের মধ্যে যদি মন যদি তোমার স্থির থাকে সব কাজই তোমার ঠিক হবে এখানে তো শোনার জায়গা শুনতে এসেছেন নয় সিদ্ধান্ত নেওয়ার জায়গা হরিনাম শুনুন হরিনাম শুনে আপনি বাড়ি যাবেন বিছানায় শুয়ে পড়বেন যদি ভালো লেগে যায় তাহলে আবার কোনো ছেঁড়া চটে গিয়ে বসবেন যদি ভালো লেগে যায় তাহলে আপনি একটা তুলসী কাঠের মালা পরবেন যদি ভালো লাগে আপনার যদি দীক্ষা না হয় তাহলে শ্রীগুরুর চরণ কাশ হয়নি আপনি দীক্ষা নিয়ে হরিমন্ত জপ করবেন আর যদি ভালো না লাগে আপনি তো আসবেন না, কিন্তু এই স্থানে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। মন যদি আপনার চঞ্চল হয় কোনো কাজটা ঠিক হবে না। আপনি রান্না করতে করতে আপনার যদি মন চঞ্চল হয় তাহলে তরকারিতে আপনি দুবার নুন দেবেন, ধারল অস্ত্র দিয়ে আপনি কিছু জিনিস কাটাকাটি করছেন, মন যদি চঞ্চল হয় আপনার ওই অস্ত্র নিজের হাত কাটা পড়বে। তাহলে এখানে হাসির জায়গা নয়, তুমি এমনি করে হাসছো। মানুষের জীবনে দুঃখ কষ্ট অনুভব কি কোনোদিন করেছো? আজকে আমার 100টা ছেলে মরে গেল, আমার 99 জন ছেলেকে আমি খুঁজে পাইনি, এই আমার বড় ছেলেকে আমি কোলে করে নিয়ে কাঁদছি আর আমার পেছনে দাঁড়িয়ে খিলখিল করে হাসছো। ওই মূর্খ ছেলেটাকে আমি একবার চোখের দেখা দেখতে চাই। ভগবান বলে উঠল, হাজার হাজার টিউবলাইট ছেলে দিলে আমাকে দেখা যায় না, হাজার হাজার হ্যালো জিন যদি আমার দিকে মারো আমাকে দেখা যায় না। আমি তোমার সামনে আছি, পেছনে আছি, ডাঁয়ে আছি, বাঁয়ে আছি, আমি সর্বত্র আছি। আমাকে দেখতে গেলে চাই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, মনের মধ্যে তীব্র বিশ্বাস। বিশ্বাস করো ভগবান আছে, হয়তো এ চোখে দেখতে পাচ্ছি না কিন্তু ভগবান আছে। ভারত শ্রীলঙ্কার মধ্যে একটা সেতু বাঁধা আছে, যে সেতুটার নাম হলো রামেশ্বর সেতু। এ কোন সরকার বেঁধেছে? এ ভারত সরকার বাঁধেনি, এ তেতা যুগ থেকে হয়ে আছে। হনুমান কুইন্টল কুইন্টল পাথর ভাসিয়ে সেতু বেঁধে দিয়েছে। বিশ্বাস করে এই ভারতেই রাম এসেছিল, এই ভারতেই ভগবান নারায়ণ এসেছিল, এই ভারতেই কৃষ্ণ এসেছিল, আবার এই ভারতবর্ষের মাটিতেই চলে এসেছিল প্রাণের ঠাকুর সেই গৌরাঙ্গ মহাপ্রভু। লঙ্কাতেই রাবণ এসেছিল। এগুলো বিশ্বাস রাখো মনের মধ্যে, হ্যাঁ তিনি আছেন। তবে ভগবানকে সবাই ডাকে, ভগবান যদি কৃপা করে ভক্তকে দেখা দেয় তবে সেই ভক্ত ভগবানকে দেখতে পায়। দেখবে আমি কে, গান্ধারী সম্মুখে দাঁড়িয়েছে, আর গান্ধারী দেখেই বলে উঠল, তুমিই সেই কৃষ্ণ? তোমার কাছে আমার একটাই প্রশ্ন, মানুষ ভুল পথে গেলে সঠিক পথে ফিরিয়ে আনাটা হলো তোমার ধর্ম। তুমি জানো আমার 100টা ছেলে ভুল পথে চলে যাচ্ছে, তাহলে 100টা ছেলের মধ্যে যে কোনো একটা ছেলেকে তুমি সঠিক পথে ফিরিয়ে আনতে পারতে, তাহলে মৃত্যুর সময় অন্তত সে আমার মুখে আগুন দিতে পারত। একটা ছেলেকে তুমি সঠিক পথে ফিরিয়ে তুমি আনলে না, তুমি স্বার্থপর কৃষ্ণ। তাই সবার কাছে ভগবান হলো, আমি তোমাকে ভগবান বলবো না, শোনো কৃষ্ণ, এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি তোমাকে অভিশাপ দেব। সাবধান কৌরব জননী গান্ধারী, জীবনে তুমি আমাকে অভিশাপ দিতে এসো না। আজকে তোমার ছেলেগুলো মরেছে আমার দোষে নয়, হাজারবার ওকে ওদের বোঝাবার চেষ্টা করেছিলাম, শান্তি পর্বে এখনো আছে, মহাভারতের শান্তি পর্বকে আমি বোঝাতে গিয়েছিলাম, কিন্তু যে বোঝে এক কথায় বোঝে, আর যে বোঝে না হাজারবার বোঝাবার চেষ্টা করলো সে বোঝে না। মৃত্যু যার সম্মুখে এসে যাবে কেউ রোধ করতে পারবে না। তোমার ছেলের মৃত্যু সম্মুখে দাঁড়িয়েছিল তাই আমার কথা শুনলো না, আর আজকে তুমি আমাকে দোষ দিচ্ছ। ভীমকে কে বিষ খাইয়েছিল? তোমার ছেলে দুর্যোধন, তুমি কি জান? তুমি কি জানতে না? তুমি তো জানতে যে তোমার বড় ছেলে দুর্যোধন ভীমকে বিষ খাচ্ছে, তোমার 100টা ছেলে ছেলে আর ও মায়ের 5টা ছেলে, ওটা কি ভুল? এই অপরাধগুলো তুমি জেনে শুনে করেছো, সেদিনকে দুর্যোধনকে তুমি উচিত শিক্ষা দাও। সবার মাঝখানে যখন দ্রৌপদীর কাপড় ধরে টানাটানি করছিল, কই তখন তো ছুটে গিয়ে দুর্যোধনের গালে একটা চড়িয়ে দিতে পারলে না? ওই দ্রৌপদী কি তোমাকে ডাকে না? দ্রৌপদী বলেছিল, মা আমি এই ঘরের বউ, সকলের চোখের সামনে আমার বস্ত্র হরণ হচ্ছে, তুমি একটা মেয়ে, আমি একটা মেয়ে, একটা মেয়ে হয়ে মেয়ে সম্মানকে রক্ষা করে, এসো ছুটে এসে আমার এই সম্মানকে রক্ষা করো। করনি তুমি, আমি যদি না থাকতাম ওই মেয়েটার গতিটা কি হতো? অপরাধ করনি? আজকে তুমি আমাকে দোষ দিতে এসেছো, পরের মনে দুঃখ দিলে নিজেকে দুঃখ পেতে হয়, পরের মনে কষ্ট পেলে নিজেকে কষ্ট পেতে হয়, পরের ঘরে আগুন দিতে গেলে নিজের ঘরে আগুন ধরে যায়, পরের ছেলেকে মারতে গেলে নিজের ঘরে ছেলে মরে যায়। আই তাই পরের ছেলেকে মারতে গেলে বলে আজকে তোমারই অপরাধে সে ছেলেগুলো। কৃষ্ণ তুমি কাটা গায়ে নুনে ছিটে দিতে এসেছো, আমার কেটে গেছে গোটা শরীরটা, তুমি নুনে, তোমার জ্ঞানের কথা আমি শুনবো না, আমি তোমাকে অভিশাপ দেব। কৃষ্ণ বলে শুধু অভিশাপ কি দেবে, দিয়ে ফেল দাও আমাকে, অভিশাপ দিলে যদি তোমার শান্তি হয় অভিশাপ দাও, আমাকে অভিশাপ দিলে যদি পুত্র পুত্র সেরে দুঃখ কষ্ট যদি মোচন হয় অভিশাপ দাও। শোনো কৃষ্ণ, এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি অভিশাপ করছে, যেমন করে আমার কুরু বংশ হলো ধ্বংস, ঠিক তেমনি করে তোমার 56 কোটি যদু বংশ হবে ধ্বংস ধ্বংস ধ্বংস। পিসিমা একটু রেখে অভিশাপ দিতে পারতে, রেখে মানে বলে তুমি এমন অভিশাপ দিয়েছ আমি সমেত গৌর হরি বল হয়ে যাব। না কৃষ্ণ আমি তোমাকে বাঁচিয়ে রাখ পারবে না, তুমি অভিশাপ দিয়েছ 56 কোটি যদু বংশ ধ্বংস, অর্থাৎ 56 কোটির মধ্যে যদু বংশের ছেলে আমি কৃষ্ণ, অর্থাৎ তোমার অভিশাপে আমারও দাপরের লীলা শেষ হয়ে যাবে। তাই তুমি যেটা অভিশাপ দিলে এটা অভিশাপ নয়, এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কেন অভিশাপকে তিনি আশীর্বাদ বলে মাথায় তুললেন, কারণ কৃষ্ণ জানে যে কুরু বংশ ধ্বংস হলো কিন্তু বাকি আছে আমার 56 কোটি যদু বংশ, এদের যদি মৃত্যু না হয় তাহলে কোনো মতেই আমি কলিযুগে যেতে পারবো না, কিন্তু 56 কোটি যদু বংশ মৃত্যু কে দেবে যে বংশের ছেলে আমি কৃষ্ণ, তাহলে আমাদের বংশের দিকে কে আঙুল তুলে তাকাবে, তাকাতে পারবে না। আর আমি যদু বংশের ছেলে কৃষ্ণ, আমার ছেলে পুলেদের তো আমি মারতে পারবো না, তাহলে কারো হাতে যদি মৃত্যু হয় তাহলে লীলা শেষ হবে, আমিও কলিযুগে চলে যেতে পারব। তাহলে আমি যখন মৃত্যু কামনা করছিলাম ওদের, তখন তুমি অভিশাপ দিলে, তাহলে তোমার অভিশাপে আমার দাপরের লীলা শেষ হবে, যদু বংশ ধ্বংস হবে, আমিও দাপরের লীলা শেষ করে চলে যাব, কলিযুগে হব শ্রী সচিনন্দনে সেই গৌরাঙ্গ মহা। তাহলে লক্ষ্য করে দেখুন আজকে কৃষ্ণ কি ব্যাপার, আমাদের ওখান থেকে আসছো নাকি? আরে তুমি উদ্ধব তো নাকি? হরে কৃষ্ণ, এখানকার কেউ নয়, মানে গান্ধারী কৃষ্ণ যখন ঝগড়াঝাটি চলছে তখন শ্রীকৃষ্ণর একটা ভক্ত যার নাম হলো উদ্ধব, সেই উদ্ধব এসেছে কৃষ্ণকে নিয়ে যেতে, বলে সখা এখানে আর ঝগড়া করে লাভ নেই, এবারে চলো সখা চলো সখা দ্বারকা নগরে, এবারে চলো সখা দ্বারকা নগরে, এবারে চলো সখা দ্বারকা নগরে, এবারে চলো সখা দ্বারকা নগরে, তোমার আশা পথ চেয়ে যত ভক্ত মন আছে, তোমার আশা পথ চেয়ে যত ভক্তগণ আছে, তোমার আশা পথ চেয়ে যত ভক্ত মন আছে, তোমার আশা পথ চেয়ে যত ভক্তগণ আছে, চলো সখা দ্বারকা ভবনে, এবারে চলো সখা দ্বারকা ভবনে, এবারে চলো সখা দ্বারকা ভবনে। ওকে একটু দাঁড় করিয়ে রাখো, যেতে দিও না, না যে কোনোদিন কথা শোনে না সে তো আমার কথা শুনবে না, কিন্তু ও চলে গেলে আমি কীর্তন করবো কী করে, এ তো মহা সর্বনাশে পড়ে গেলাম, ও ছাড়া তো আমার বাঁচা সংকট হয়ে যাবে, ওকে তো আমার কাছে ফিরিয়ে আনতেই হবে। হাই দেখো আবার কে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। মানে বুঝে নিন, উদ্ধব যখন কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে, পেছন থেকে একজন দেখতে পেয়ে গেছে, কে বলুন তো? হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে যে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে যে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে যে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে যে পাইল, প্রাণেরই সখা বলি ডাকিতে লাগিল, প্রাণেরই সখা বলি ডাকিতে লাগিল, ওগো সখা গো সখা সখা সখা সখা ওগো সখা গো সখা গো, আমি তোমায় বড় ভালোবাসি সখা, সখা গো সখা গো, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে যে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে যে প্রাণেরই সখা বলি ডাকিতে লাগিল, প্রাণেরই সখা বলি ডাকিতে লাগিল, প্রাণেরই সখা বলি ডাকিতে লাগিল, প্রাণেরই সখা বলি ডাকিতে লাগিল। কোনো অসুস্থ ব্যক্তি যদি মনে করে যে এত ডাক্তার দেখালাম তবু আমার অসুখ ভালো হলো না, তখন দেখবেন সে কোনো নির্দিষ্ট একজনকে ধরে নেয় যে ওর কাছে যাব, মরতে হয় মরবো, বাঁচাতে হয় ওই বাঁচাবে, ও ছাড়া অন্য কারো ওষুধ আর। তাহলে অর্জুনের ডাক্তার কে ছিল? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তাই রুগী যেমন ছুটে গিয়ে ডাক্তারের চরণে গিয়ে পড়ে যে ডাক্তারবাবু আমাকে বাঁচান, তদ্রূপ অর্জুন ছুটে গিয়ে কৃষ্ণর চরণে পড়েছে, সখা আমাকে বাঁচাও। কৃষ্ণ বলে আমি মরার জন্য ছটপট করছি, আবার তোমাকে? হ্যাঁ, তা ব্যাপারটা কি হয়েছে অর্জুন, এত ছোটাছুটি করে এলে কেন? বলে সখা আমাকে নয়, এই মুহূর্তে একজন অভিশাপ করেছে। কৃষ্ণ মনে মনে ভাব যে গান্ধারী তো আমাকে কিছুক্ষণ আগে করলো, এ কি আবার? আচ্ছা অর্জুন, তোমাকে কি অভিশাপ করেছে? বলে আমাকে অভিশাপ দিয়েছে ভীষ্ম জননী গঙ্গা। আচ্ছা কি বলে তোমাকে অভিশাপ দিয়েছে? বলে আমাকে অভিশাপ দিয়েছে আমার ছেলের হাতে নাকি আমার মৃত্যু হবে। ও, এমন অভিশাপ তোমার ছেলের হাতে তোমার? আচ্ছা তোমার কি কোনো ছেলে আছে? বলে না তো সখা, আমার তো আর ছেলে নেই। যেই বলেছে নেই, সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভাবতে শুরু করেছে যে অর্জুন, তোমার জীবনের একটা অহংকার আছে। তোমার জীবনের একটা অহংকার আছে অর্জুন, সেই অহংকার তোমার পতন হবে, অহংকার তোমার পতন হবে। আমি তো মনে মনে ভাবছিলাম যে তোমার এই অহংকার চূর্ণ হবে কি করে, যে গঙ্গা তোমাকে অভিশাপ দিয়েছে সেই গঙ্গার অভিশাপকে আমি সার্থক করব। আজকে তোমাকে আমি মায়ার জালে জড়িয়ে দিলাম, কোনো দিন তোমার ছেলে আছে বলে তুমি জানতে পারবে না। আর একদিন সময় বুঝে ওই ছেলে তোমাকে নিজের হাতে হত্যা করবে, সেদিনকে তোমার অহংকার চূর্ণ হবেই। তাহলে বুঝে নিন মা, কৃষ্ণ কিন্তু জানতে দিল না বলে, জানতে দিল না ওর ছেলে আছে বলে, একদম যাই হয়ে গেছে, ছেলে আছে বলে কিন্তু জানতে দিল না মা, একদম জানতে দিল না। তাহলে অর্জুনও জানে না ওর ছেলে আছে। তাহলে এই ঘটনাটা কেন ঘটল? অর্জুন বলছে সখা আমার কোনো ছেলে নেই, কিন্তু কৃষ্ণ জানে যে ওর একটা ছেলে আছে। তাহলে বাবা হয়ে ছেলের খোঁজ রাখবে না? এ দেখবেন সাধারণ ঘরে হতে পারে, কিন্তু অর্জুনের মতো এত বড় বীর সে জানতে পারলো না তার ছেলে আছে বলে। তাহলে মাঝখানে একটা ঘটনা লুকিয়ে আছে, তাই না? তাহলে এবার ঘটনাটা খুলে বলি। এবার বগ্রবাহনের সম্পর্কে জানাচ্ছি যে অর্জুনের ছেলে বগ্রবাহন কি করে গোপনে বড় হলো, বুঝে নিন। এক সময় তৃতীয় পাণ্ডব অর্জুন 12 বৎসর বনবাসী হয়েছিলেন। 10 বছর বনে বনে ঘোরার পরে এই যে মণিপুর বলে রাজ্য আছে, মানে এখনো পর্যন্ত আছে তো, কামরূপ, কামাখ্যা, মিজোরাম, নাগাল্যান্ড, পাশের রাজ্য হচ্ছে মণিপুর। সেই মণিপুর রাজ্যে অর্জুন যখন 10 বছর হয়ে গেছে, কি হয়েছে মা, বসো। ও নাতি ওখানে আছে, দেখে নাও তুমি সামনে দাঁড়িয়ে এরম করলে কি হবে। হরে কৃষ্ণ, বুঝে নিন বুঝে নিন বুঝে নিন। তো ঘটনাটা কি না, 10 বছর পরে অর্জুন ওই মণিপুরে একটা গাছের নিচে গিয়ে বসেছে, ক্লান্ত শরীর, ঘুমিয়ে পড়েছে। আর ঘুমিয়ে যখন পড়েছে ওই পথ দিয়ে একটা ছেলে আসছিল। ছেলেটা দূর থেকে দেখলো, বারে বা কে তো হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে, একে ডেকে তো তুলতে হবে, কি ঘুমাচ্ছি আমি, রাস্তা পার হতে পারছি না, ডেকে এই ওঠো ওঠো ওঠো। এখন দেখবেন কাঁচা ঘুম ভেঙে গেলে মানুষের একটা রাগ হয়, সেই জন্য হরিবাসনে আমি কোনোদিন বলি না যে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, যাই হোক তার হয়তো সুন্দর বিছানায় ঘুম হয় না, ছেঁড়া চটি ঘুম হয় না, ঘুমিয়ে নিচ্ছে নিচ্ছে বলে লাভটা কি। কিন্তু এ তো ডাকতে শু, অর্জুনের ঘুম ভেঙে যেতেই বলে কে হে ছোকরা আমার ঘুম বাঙালি। যেই বলেছে ছোকরা, ছেলেটা বলে কি বললে, আমি ডেকে ডেকে তুলছি আর আমাকেই নাক দেখাচ্ছ, কে তুমি? বলে দেখ আমার পরিচয় শুনলে মাথা তোর বনবন করে ঘুরবে। ছেলেটা বলে পরিচয় দিতে হবে। অর্জুন বলে পরিচয় যদি না দিই তাহলে তুই কি করবি? ছেলেটা বলে পরিচয় যদি না দাও তাহলে আমি তোমাকে ঘাড় ধরে মণিপুর রাজ্য থেকে বের করে দেব। যেই বলেছে ঘাড় ধরে মণিপুর রাজ্য থেকে বের করে দেবো, অর্জুন তো হাসতে শুরু করেছে, বলে হায় রে আমার পোড়া কপাল, আমার মানে ভীষ্ম হলো, সরসজ্জা কত রতি মহারতি চলে গেল, আর একটা বাচ্চা ছেলে বলে ঘাড় ধরে ঘুরিয়ে দেবে। হাতি যখন বিপদে পড়ে চামচিকে তো, আমরা জানেন তো, হাতি বিপদে পড়লে চামচিকে তো লাথি মারে। আমার অবস্থা, এই আমাকে টেনে তোল তো, তোল টেনে তোল। ছেলেটা কি করেছে, টানাটানি করতে শুরু করেছে, এই ওঠো ওঠো ওঠো। আর হাত ধরে যখন টানছে তখন ছেলেটির মাথায় একটি রাজমুকুট ছিল, সেই রাজমুকুটটা খুলে মাটিতে পড়ে গেছে। আর যেই মাটিতে পড়ে গেছে ছেলেটির মাথার চুলগুলো গোটা পৃষ্ঠদেশ ছড়িয়ে পড়েছে, মাথার চুল গোটা পৃষ্ঠদেশ। অ্যান্ড অর্জুন এই দৃশ্য দেখি, এবার অর্জুন একটা টান মেরেছে, টান মারতেই ছেলেটা অর্জুনের বক্ষের কাছে চলে এসেছে। এবার অর্জুন কি করেছে, এক হাত ধরেছে, এক হাতে চিবুক, মানে এই থেকে ধরেছে, ধরে এমনভাবে অর্জুন তাকিয়ে আছে, চোখের পলক পড়ছে না, মুখে কিছু কথা নেই, শুধু ভেতর থেকে একটা প্রশ্ন জাগেছে, ভেতর থেকে, কে তুমি, কে তুমি, কে তুমি, তন্দা হরণী, কে তুমি, তন্দা হরণী, কে তুমি, তন্দা হরণী, কে তুমি, তন্দা হরণী, কে তুমি, তন্দা হরণী, কে তুমি, তন্দা হরণী, কে তুমি, তন্দা হরণী, ইন্দ্রের ইন্দ্রানি, শিবের শিবানী, ইন্দ্রের ইন্দ্রানী, শিবের শিবানী, ইন্দ্রের ইন্দ্রানী, শিবের শিবনি ইন্দ্র ইন্দ্রানী শিবের শিবনি শিব চম্পা বরণি কে তুমি তন্দ্রা হরণি কে তুমি তন্দ্রা হরণি অর্জুন দেখেছিল ছেলে, কিন্তু পরেক্ষণে দেখছে ছেলে নয়, অপরূপা সুন্দরী একটা মেয়ে। তাহলে প্রথমে দেখলো কি ছেলে, পরে দেখছে কি সুন্দরী মেয়ে, আর মেয়েটাকে দেখি চোখের পলক। আজ তোমায় দেখে হলো মনে তুমি ছেলে চোখেরই কোণে, আজ তোমায় দেখি হলো বহনে তুমি ছিলে চোখেরই কোণে, আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে চোখেরই কোণে, আজ তোমায় দেখি হলো বহনে তুমি ছিলে চোখেরই কোণে, তোমার আশায় বুকে বাঁধিলা তোমার আশায় বুকে বাঁধিলা, আমি তোমার আশায় বুকে বাঁধিলা কেবা চম্পা বরণী কেবা চম্পা বরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী এর পরিচয় জানতেই হবে। এ যে কে এত সুন্দরী মেয়ে এই মণিপুরে আছে এটা আমার জানা ছিল, একে জানতেই হবে। বলো কে বলো কে বলো কে রমণী বলো কে রমণী বলো কে রমণী বলো কে বলো বলো কে রমণী। আমি তো দেখলাম ছেলে, কিন্তু তুমি তো ছেলে নয়, তুমি একটা সুন্দরী মেয়ে। মেয়ে হয়ে আমার হাত ধরে টানাটানি করছো, কে তুমি? সেই মেয়েটি বলে উঠলো, এটা হচ্ছে মণিপুর, আর এই মণিপুর রাজ্যের রাজা হলো চিত্তভানু, তার আমি একটিমাত্র মেয়ে, নাম আমার চিত্রাঙ্গদা। যেই বলেছে চিত্রাঙ্গদা, রাজার মেয়ে তাই তো এত সুন্দরী দেখতে। চিত্রাঙ্গদা বলে উঠলো, আপনার পরিচয় কি? বলে এই যে, তুমি যখন সাধারণ ঘরের মেয়ে নয়, আমি কোনো সাধারণ ঘরের ছেলে নয়, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন অর্জুন অর্জুন। যেই বলেছে তৃতীয় পাণ্ডব অর্জুন, সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা কি করেছে, হাতটাকে চেপে ধরেছে। মানে বাচ্চা বাচ্চা ছেলেদের ঘুম পাড়ায় দেখবেন, ছেলে মেয়েদের মায়েরা ঠিক কিভাবে ঘুম পাড়ায়, ওই বিড়াল আসবে রে, ভেবে দেখুন মা, যে ছেলে বিড়ালের ভয়ে ঘুমিয়ে পড়েছে সে ছেলে বড় হয়ে কখনো সিংহের মতো গর্জন ধরতে পারে? বিল্লির ভয় দেখি ঘুম পাড়িয়েছে, সে সিংহের মতো গর্জন ধরবে কি করে? তারপরে আয় আয় চাঁদ মামা টুক দিয়ে যা। হ্যাঁ গো মামা, ও ও ও চাঁদ জীবনে কোনোদিন ছেলের কপালে টুক দেবে? দেখুন, এই যে শিক্ষাগুলো যেভাবে ছেলেদের তৈরি করছো, ও ছেলেরা তো সেই সব শিক্ষিত হবে। আবার অনেকে দেখবেন একটাই তাকে গল্প শুনিয়ে যায় সোনালি ঘুমিয়ে পড়ে, সেটা হলো ওই চিত্রাঙ্গদার মা। চিত্রাঙ্গদা যখন ছোট ছিল তখন একটাই গল্প শোনাতো, আর সে গল্পের নাম হলো অর্জুন। জানিস মা, অর্জুন খুব শক্তিশালী রে, অর্জুন বড় যোদ্ধা, কি সুন্দর দেখতে, কি সুন্দর তাদের পরিবার, কি চোখ টানা টানা, মেয়েটা তো শুনতো। কিন্তু যখন যৌবনে পা দিল তখন ভাবলো যে বাবা মা তো আমার বিয়ে দেবে, কিন্তু মা যে ছেলেটার গল্প করে আমাকে ঘুম পাড়িয়েছে, আমি প্রতিজ্ঞা করছি সে ছেলেকে কোনোদিন দেখিনি, কিন্তু জীবনে যদি তার সঙ্গে দেখা হয়, দেখা মাত্রই তাকেই বিয়ে করব, তাকে ছাড়া অন্য কাউকে আর বিয়ে করব না। তাহলে বুঝে নিয়েছেন এটা চিত্রাঙ্গদার প্রতিজ্ঞা ছিল। তাই যেই বলেছে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, চিত্রাঙ্গদা মনে মনে ভাবে যেহেতু আমার সেই স্বপ্নের মানুষ, মা যার কথা বারে বারে বলতো শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম, না দেখে তো প্রেম করেছিলাম ভালোবেসেছিলাম, আজ যখন কাছে এলো আরে তুই কি আমি যেতে দেব না, কি হলো তুমি একটা মেয়ে হয়ে হাত ধরে টানাটানি করছো, ছাড়ো। বলে অর্জুন এ হাত আমি আর ছাড়বো না। তাহলে কি করতে চাও? না এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করে স্বামীর মর্যাদা দিতে চাই। যেই বলে যে বিয়ে করে স্বামীর মর্যাদা দিতে চাই, অর্জুন মনে মনে ভাবছে দাঁড়াও দাঁড়াও, আমিও তো ভাবছিলাম এই দুটো বছর আমার কি করে কাটবে, আমি অর্জুন রাস্তাঘাটে জল খাচ্ছি, গাছের ফল খাচ্ছি, রাস্তাঘাটে ঘুমাচ্ছি, আমি তো সুযোগ খুঁজছি যে এই দুটো বছর কী করে কাটাবো, আমার তা সহ্য হচ্ছে না। তাহলে এই মেয়েটা যদি আমাকে বিয়ে করে তাহলে রাজার মেয়ে, স্বর্ণ পালঙ্কে ঘুমাবো, রাজভোগ রাজমিষ্টি খাবো, আর দুটো বছর হয়ে গেলেই গৌর হরি বল বলে কেটে পড়বো। মানে যে যা প্ল্যান অনুযায়ী চল, তাই না? যে যার ভাবে, যার যেটা প্রয়োজন সে তো চাইবে কি, তাই না? যার যেটা প্রয়োজন সে সেটা চাইবে না? এই যে লক্ষ্য করে দেখুন মা, এই যে হরিবাসর হচ্ছে, বুঝতে পারছেন তো কটা দিন ধরে হচ্ছে হরিবাসর? অনেকগুলো দিন ধরে চলছে, কিন্তু চলছে সবাই বলে দিল, কিন্তু চালাতে গিয়ে যে ওদের হাল কি হলো একমাত্র ওরাই জানে। চালাতে গিয়ে ওদের হাল কি হলো, তাই তো ওরা সব ছেড়ে এখানে এসে উপস্থিত হয়ে গেছে। ভাই একটু বুঝে নিয়েছেন যে জীবনে যদি ভগবানকে যদি কিছু দিয়ে থাকো তাহলে দেখবে এ দেয়াটা শেষের দিনে পর্যন্ত কাজে লাগবেই লাগবে। একটা কথা বলে দিচ্ছি, দেখুন হরিবাসরে এলে না ভগবানের জন্য কিছু আনতে হয়, কথাটা বুঝে নিন, ভগবানের জন্য কিছু আনতে হয়। আপনি ভাবছেন শুধু টাকা পয়সাটা সব নয়, আপনার বাড়ির 1 কিলো চাল আনুন, আপনি দোকান থেকে 1 কিলো ফল কিনে আনুন, আপনি 500 বাতাসা কিনে আনুন, নকুল দানা কিনে আনুন, টাকা পয়সা আনুন, সবটাই কিন্তু ভগবানের কাজে লাগবে। কিন্তু আপনি আপনি যে হরিবাসরে এসে ভগবানকে যে আপনি দুহাতে দিলেন, 100 বাতাসা আপনি দুহাতে দিলেন, 10 টাকা আপনি দুহাতে দিলেন, তাহলে 10 টাকা ভগবানকে দুহাতে দিচ্ছেন, কিন্তু ভগবান যখন আপনাকে দিতে শুরু করবে তখন আর সে দুহাতে দেবে না, হাজার হাজার হাত দিয়ে আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। হরি বল হরি বল। সেই জন্যে হরিবাসরে কিছু দিতে হয়। এদের ঘরে দেখলে হবে না যে এই দেখেছো এবার ভিক্ষা করতে বেরিয়েছে, কিন্তু মা গো এদের মঙ্গলের চেয়ে আপনাদের মঙ্গলটা বেশি হবে। এরা চাইছে আপনারা দেবেন, এরা আপনাদের কাছে যাবে, আপনি দুহাতে দেবেন, আর তারপরের দিনকে ভগবান আপনাদের হাজার হাজার হাত দিয়ে যা দিয়েছেন শতগুণ আপনার পূর্ণ করে দেবেন। সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে এই হাত দুটো যদি একবার ভগবানের দিকে বাড়িয়ে দিতে পারো, তাহলে এই দুনিয়া কারো কাছে তোমাকে আর হাত পাততে হবে না, তাই না? কারণ হাত ভগবানের দিকে বাড়িয়ে দিলে ভগবান তোমাকে যা দেবে এ পৃথিবীর মানুষ কোনোদিনই তা দিতে পারবে না। যুধিষ্ঠির হাত বাড়িয়েছিল বলে তাই যুধিষ্ঠিকে হস্তিনাপুরের সিংহাসন ফিরিয়ে দিয়েছিল। প্রহ্লাদ জ্বলন্ত আগুনে বসে ভগবানের দিকে হাত বাড়িয়েছিল বলে জ্বলন্ত আগুন থেকে প্রহ্লাদকে বাঁচিয়ে দিল। ধ্রুব গাছের নিচে দাঁড়িয়ে ভগবানের দিকে হাত বাড়িয়েছিল বলে তাই ভগবান আজও পর্যন্ত ধ্রুব লোক করে রেখে দিল। প্রহ্লাদকে পাগলা হাতির নিচে ফেলে দিয়েছিল, প্রহ্লাদ হাত ভগবানের দিকে বাড়িয়েছিল বলে তাই হাতির অত শক্তি প্রহ্লাদের কিছু হলো না। তাহলে আপনারা যদি ভগবানের দিকে হাত বাড়িয়ে দেন, ভগবানের সেবার কাজের জন্যে যদি এদের আপনারা কিছু দেন, তাহলে দেখবেন এ দেয়াটা আপনারা দিলেন দু হাতে, ভগবান আপনাদের দেবে হাজার হাজার হাতে। হরি বল হরি বল। তাই এইটুকু বলি, এরা আপনাদের কাছে যাবে, যে যতটুকু পারবেন অবশ্যই আপনারা সাহায্য করবেন। আর এইটুকু জানবেন যে আপনারা কমিটির হাতে তুলে দিচ্ছেন কথাটা ঠিক, কিন্তু এটা কমিটির হাতে দিলেও আপনাদের 10 টাকা যদি দেন সেটাও দেখবেন ভগবানের সেবার কাজে লাগবে। তাহলে ওদের ঘরে যে যতটুকু পারেন সাহায্য করুন, এইটুকু বলার কথা আমি বললাম। আর এখানে যে চিত্রাঙ্গদা বিয়ে করতে চাইছে, কি করব, বিয়ে দেবো না বন্ধ করে দেবো, বিয়ে দেবো? তাহলে এক কাজ করো, তাহলে একটা রাধা ভজনের দ্বারা বিয়ে দেওয়াটা যায় না কি গো? রাধা ভজন হাতে তালি দিয়ে বিয়ে, ওই তো বলেই দিয়েছি, যখন যেমন তখন তেমন, ঠিক না? তাহলে বিয়ের সময় বিয়ে মানে আনন্দের সময় আনন্দ করো, কারণ আজকাল দিনের বিয়ে বাড়িতে দেখবেন ও বিয়ে দেখতে কেউ যায় না, ও গেল নিমন্ত্রিত হয়ে, বিয়ে দেখতে না গিয়ে সবার আগে কোন সিটটা ফাঁক আছে সেটা দেখ, তাই না? কোন সিটটা ফাঁক আছে সেটা দেখবে, তারপরে সেবা করলো, ভাই আসছি। তাহলে আসুন, এরাও তুলতে যাক আজি। হ্যাঁ, তাহলে ওই রাধা ভজন মানে রাধা ভজন গোপীভাব মানে মাথায় একটু ঘুমটাটা দিতে হবে, কে এই গোপীভাবটাকে ধরুন, ধরে আর এ বিয়ে বাড়িটা রাধা ভজনের দিয়ে হয়ে যাক। সারি দুনিয়া হে দিবানি রাধা রানি আপেকি তৈরি, সারি দুনিয়া হে দিবানি রাধা রানি আপেকি, সারি দুনিয়া হে দিবানি রাধা রানি আপেকি, সারি দুনিয়া হে দিবানি ভি হে মমতা, বৈষে ভি है ममता वैसे भी है ममता वैसे भी है ममता राधा रानी आपकी বহুত আচ্ছা আর একটু রাধা নাম মুখে বলতে হবে কি আপনারা জানেন তো ঠিক আছে বলিয়ে বৃন্দাবন মে রাধে রাধে বৃন্দাবন মে রাধে রাধে মানকুণ্ডে রাধে রাধে বিরোধ মে রাধে রাধে বীরপতি মে রাধে রাধে মদন কুঞ্জে রাধে রাধে কৃষি ঘট মে রাধে রাধে নন্দ কুঞ্জে রাধে রাধে গোপি গমে রাধে রাধে আতি বলো রাধে রাধে জাতি বলো রাধে রাধে নেচে বলো রাধে রাধে কে বলো রাধে রাধে প্রেমেশ বলো রাধে রাধে ভাবশ বলো রাধে রাধে সামনে বলো রাধে রাধে পিছনে বলো রাধে রাধে দাঁয়ে বলো রাধে রাধে বাঁয়ে বলো রাধে রাধে কাকা বলো রাধে রাধে কাকি বলো রাধে রাধে দাদা বলো রাধে দিদি বলো রাধে রাধে ভাই বলো রাধে রাধে বেনা বলো রাধে রাধে প্রেমেশ বলো রাধে রাধে ভাবশে বলো রাধে রাধে হাত তুলে সে বলো রাধে রাধে আজ একটু হাতটা তুলে রাখলে অসুবিধা হবে কি হবে না তো হ্যাঁ এবার হাত তুলে সাদি দুনিয়া হে দিবানি রাধা রানি আপকি সাদি দুনিয়া হে দিবানি রাধা রানি আপকি সাদি দুনিয়া হে দিবানি রাধা রানি রাধা রানী কি জয় বৃন্দাবনেশ্বরী কি জয় বিষমান রাজনন্দিনী কি জয় বিয়ে বাড়ির হলো কি কি হলো বিয়ে বাড়ির তাহলে কি ওদের বিয়েটা আমরাই দিলাম আর কি যাক বিয়ে তো ওদের দিলাম কিন্তু সংসার তো করছে চিত্রাঙ্গদা তাহলে চিত্রাঙ্গদা কি করছে স্বামী সেবা করেই যাচ্ছে আর অর্জুন কি করছে ভালো মন্দ খাচ্ছে আর দিন গুনছে কারণ ও তো মাত্র দু বছরের জন্য বিয়ে করেছে ও থাকবে কেন তাহলে ভালো মন্দ খাচ্ছে আর দিন গুনছে এবার দিন গুনতে গুনতে দেখতে পেলো যে তার জীবন থেকে দুটো বছর পার হয়ে গেছে ভাবলো এবার মেয়েটাকে ফেলে রেখে চলে যেতে হবে কিন্তু বিয়ে করার স্ত্রীকে তো ফেলে রেখে চলে যাওয়া তো সোজা জিনিস নয় কিন্তু যে চতুরের কাছে থাকে সে তো কিছুটা শিখেছে কৃষ্ণ যার বন্ধু তা সে তো বড় চতুর তাহলে বন্ধু একটু শিখবে না তারও তো একটু লাইন জানা আছে এবারে লক্ষ্য করে দেখুন মা যেদিনকে চলে যাবে সেই দিনের ঘটনাটা অর্জুন কিভাবে যাচ্ছে দেখুন যেদিন কটা বাজলো কটা বাজলো এখন সাড়ে বারোটা সাড়ে নটা তো যাই হোক সাড়ে নটা হোক দশটা হোক আমি যেটা বলছিলাম স্বামী তুমি তো আটটার সময় ঘুমিয়ে পড়ো আজকে 9:30 বেজে যাচ্ছে, চোখে ঘুম নেই কেন? মানে ঘড়ি দেখার ইচ্ছাটা জাগলো চিত্তাঙ্গদা, কি ব্যাপার আজকে? তুমি স্বামী এখনো ঘুম? চিত্রাঙ্গদা, তুমি কি আমাকে ভালোবাসো? বলে দেখো, তোমাকে যে আমি কত ভালোবাসি তুমি নিজেই জানো। হ্যাঁ, আগে আমি খেয়ে নিতাম, কিন্তু এখন তো তা নয়, তোমাকে সেবা দিই তো আমি সেবা করি। তোমার জন্য আমি সব করতে পারি, জ্বলন্ত কাঠ চিবিয়ে খেতে পারি, ঘি টকবক করে ফুটবে ঘটঘট করে খেয়ে নিতে পারি, কিন্তু তুমি যদি আমাকে মরতে বলো তাহলে কিন্তু আমি মরতে পারবো না। তুমি মরতে পারবে না কেন স্বামী গো? মরে গেলে তো আমি তোমাকে পাবো না। বুঝে নিন ভালোবাসাটা, যে আমি সব পারি কিন্তু মরবো না, কারণ মরে গেলে তো আমি তোমাকে পাবো। তুমি এই বিছানায় শুয়ে তুমি কার কথা ভাবো জানি না, কিন্তু আমি তোমার পাশে শুয়ে তোমারই কথা ভাবি, এটা আমি 100% গ্যারান্টি। আকাশে যতগুলো তারা আছে তুমি যতগুলো গণার গণে নাও, তারপরে যেগুলো বাকি আছে জেনে নাও যে অতগুলো তারা সমতুল্য আমি তোমাকে ভালোবাসি। এ জীবনে আমি তোমাকেই সব দিয়ে বসে আছি। তাই যদি হয়ে থাকে চিত্রাঙ্গদা, তাহলে আজকে আমি তোমাকে একটা কথা বলবো, তুমি রাখবে? বলো স্বামী কি কথা? না, এভাবে বললে হবে না, তুমি তোমার মাতার সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করো। সিঁদুরকে সাক্ষী, মেয়েদের দুর্বল বস্তু হলো কি? একমাত্র হাতের শাখা মাতার সিঁদুর। ই আপনারা জানেন, সহজে হারাতে চায় না, আর যাদের জীবন থেকে চলে গেছে তাদের চোখে জল বুঝি আর বন্ধ হয়। ওটা মাথার ছাতার মতো ঢেকে ছিল, কিন্তু চলে গেছে, তাই তো জীবনে কষ্টটা বেড়ে গেছে। স্বামী, এ তো তোমার দেয়া সিঁদুর, তুমি এ সিঁদুরকে সাক্ষী রেখে এই তুমি আমাকে ভালোবাসো? ওহো, তুমি ভালোবাসার তাহলে পরীক্ষা নেই ছাড়বে? ঠিক আছে, আজকে তোমারই চরণতলে বসে এ সিঁদুরকে আমি সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলাম, এই রাত্রিতে তুমি যা বলবে, তুমি আমার কাছ থেকে যা চাইবে, আজকে তোমার মনের ইচ্ছা আমি হাসি মুখে পূর্ণ করব। তবে শোনো চিত্রাঙ্গদা, আজ নিয়ে আমার 12 বৎসর বনবাস পূর্ণ হয়ে গেল। এটা এইভাবে প্রতিজ্ঞার কি ছিল? তুমি তো ভালোভাবেই বলতে পারতে, আরে তোমার 12 বৎসর বনবাস পূর্ণ হয়নি বলেই তো বাপের বাড়িতে আছি, নইলে তো তোমার হাত ধরে আমি শ্বশুর বাড়ি চলে যেতাম। তা আমি তো এখানে স্বামী, তাহলে পূর্ণ যখন হয়েছে কাল সকাল সকাল বেরিয়ে পড়ো, আজ আর ঘুমাবো না, দাঁড়াও সব জামা কাপড় যাবতীয় দাঁড়াও। চিত্রাঙ্গদা, কি হলো? না, 12 বৎসর পূর্ণ হলো বলেই যে তুমি আমার সঙ্গে চলে যাবে, এর তো কোনো মানে নেই। তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। রাম 14 বৎসর বনবাসে গিয়েছিল, সীতা তার সঙ্গে ছিল। তা তুমি কি বলতে চাওছো তুমি যেখানে সেখানে থাকবে আর আমি এখানে পড়ে থাকবো? না, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন? আমার অভাবটা কি? আমাকে তুমি কেন নিয়ে যেতে পারবে না? চিত্রাঙ্গদ, আমি বলতে চাইছি না, তবু শোনো, তোমার আগে কিন্তু আমি একজনকে বিয়ে করে বসে আছি, সে হলো দ্রৌপদী, লক্ষ্যভেদ করে তাকে বিয়ে করেছি। বলো আমি তোমাকে সেখানে, তুমি ভেবেছো কি আমি ঝগড়া করবো অশান্তি করবো? সেই চিন্তা করে আমি তোমাদের সংসারে অশান্তি টেনে আনবো, সেই জন্য তুমি নিয়ে যাবে না? দিদির আসনে বসিয়ে রাখবো দ্রৌপদীকে, দিদি যে কাজ করতো আমি সব করে দেবো, তার বিনিময়ে শুধু তোমার চরণ সেবা ছাড়া আর কিছু চাই না। তবু আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন তুমি নিয়ে যেতে পারবে না? আর একটা কারণ। বলো কি কারণ? তার একটাই কারণ, তুমি হলো একজন নিজ জাতির মেয়ে। স্বামী, এ জীবনে দুঘা মারও সহ্য হবে, কিন্তু জীবনে কারো যদি জাত তুলে কথা বলো তাহলে কিন্তু অশান্তিটা ততই বেড়ে যাবে। যাই করো না কেন, কোনোদিন জাত তুলে কথা বলো না। আর জীবনে সবচেয়ে বেশি দোষ কিসে? একমাত্র কথাতে দোষ, কথাই দোষ। কথাগুলো শুনে রাখবেন, একটা মানুষ একটা মানুষকে বলে, হ্যাঁ রে তোর গরুর মতো জ্ঞান, তুই কি ছাগল হয়ে গেছিস, তুই কি জানমার? আচ্ছা বলো তো ভাই, গরু কি তার পিঠে লেখা থাকে? সে দেখে বলে গরু। জানমার কি তার কপালে লেখা আছে? সে দেখে বলে জানমার। ছাগল কি তার বুকে লেখা আছে? সে দেখে বলে ছাগল। না কিসের জন্যে বলে? একমাত্র কথার জন্যে বলে। রাস্তার ধারে দাঁড়িয়ে এমন কথা কয়, এমন টনটিটকারি করে, সেই দেখে হাজার হাজার মানুষ বলে ওঠে ও বেটার গরুর মতো জ্ঞান, তাই রাস্তার ধারে দাঁড়িয়ে এ ধরনের কথা কয়। ও বেটা ছাগল, তাই রাস্তার ধারে দাঁড়িয়ে এ ধরনের কথা কয়। তাহলে জীবনে কিসের দোষ? একমাত্র কথার দোষ। তাই জেনে দেখবেন, গরুকে কোনোদিন গরু হতে বলে না, বলে কি, এ গরু তুই গরু হ। বলে ছাগলকে কোনোদিন বলে, ও ছাগল তুই ছাগল হ। কিন্তু মানুষকে বলে, ওরে মানুষ তুই এবার মানুষ হ। গরুকে গরু বলে না, ছাগলকে ছাগল বলে না, কিন্তু মানুষকে বলে, ওরে মানুষ তুই এবার মানুষ হ। তাহলে অর্জুনের এখানে কি দোষ? একমাত্র কথার দোষ। তুমি একজন নিজ জাতির মেয়ে। স্বামী, তুমি যে আমাকে নিজ জাতির মেয়ে বললে, একটা কথা বলে দিচ্ছি, তোমার মুখে থুৎকার তুমি যদি ওপরের দিকে ফেলো, সেটা কিন্তু তোমারই নিজের গায়ে পড়বে। কারণ আজ নয় কাল নয়, দুটো বছর আমাদের বিয়ে হয়ে গেছে, আমি তোমার স্ত্রী। হতে পারে আমি নিজ জাতির মেয়ে, কিন্তু কোনোদিন তো আমি অনাদর করিনি, কোনোদিন তো আমি তোমাকে সেবা না দিই আমি সেবা করিনি। প্রতিটা দিন আমি তোমার চরণ সেবা করে আমি তবে তোমার পাশে শয়ন করেছি। মানুষের জন্ম হোক যথাতথা, কর্মই হলো পরিচয়। যে কুলে জন্ম হোক না কেন, মানুষের কর্মইতেই মহান ব্যক্তি করে, কর্মই জীবনে মহান ব্যক্তি হয়ে যায়। স্বামী বিবেকানন্দ তিনি কর্মের জোরে মহান ব্যক্তি। তাই স্বামীকে, স্বামীজিকে দেখলি বলে দেবে এটা স্বামীজির ছবি, কিন্তু যদি বলে ওর বাপকে বলতে পারবে না, মাকে বলতে পারবে না, তার মানে কি স্বামীজি কারো জন্য প্রতিষ্ঠিত নয়, তার নিজের কর্মের জন্য তিনি প্রতিষ্ঠিত হয়ে আছে। আর তুমি আমাকে নিজ জাতির মেয়ে, স্বামী সত্যি করে আমি বলে দিচ্ছি শোনো, তুমি যদি আমাকে পরিত্যাগ করে চলে যাও, তাহলে মুখ কিন্তু আমি কারো কাছে দেখাতে পারবো না, জীবনটা আমার মরুভূমি হয়ে যাবে। আমি যদি অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, তুমি আমাকে মারো, তুমি আমাকে কাটো, আমার অপরাধের জন্য একটা চোখ তুলে নাও, আমি এক চোখে তোমাকে দেখবো, আমার দুটো হাতের মধ্যে একটা হাত কেটে নাও, এক হাতে তোমার চরণ সেবা করবো, কিন্তু তুমি আমাকে পরিত্যাগ করে গেলে এ সমাজে আমি মুখ দেখাতে পারবো না। শোনো চিত্রাঙ্গদা, তুমি সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছো, তুমি কি জানো সিঁদুরকে সাক্ষী রেখে কেউ যদি প্রতিজ্ঞা করে আর সে প্রতিজ্ঞা যদি পালন করতে না পারে, তাহলে স্বামী দিল্লি থাকুক, বোম্বে থাকুক, যেখানেই থাকুক না কেন, তিন দিনের মধ্যে সেই স্বামীর অকাল মৃত্যু হয়। চিত্রাঙ্গদা, তোমার কাছে আমি দুটো রাস্তা খুলে দিলাম, তুমি যদি আমাকে ধরে রাখো তাহলে তিন দিনের মধ্যে আমার মরা মুখ দেখবে, আর যদি আমাকে ছেড়ে দাও তাহলে এই তৃতীয় পাণ্ডব অর্জুন পৃথিবীর যে কোণে বেঁচে থাকবে, আমার নাম করে তুমি হাতের শাখা মাথায় সিঁদুরটা পড়ে থাকতে পারবে। বলো তুমি আমার জন্য কি করতে পারবে? আপনাদের কাছে ছেড়ে দিলাম এই চিত্রাঙ্গদার মতো মেয়ে, আপনারা বসে আছেন এ পৃথিবীতে, কেউ কোনোদিন চায় না যে আমরা বেঁচে থাকি, আমাদের স্বামী মরে যাবে। চিত্রাঙ্গদা এতদিনের ছলনা বুঝতে পারেনি, সে এবার বুঝতে পেরেছে, কিন্তু বুঝেও তার আর করার কিছু নেই। স্বামী এত বড়, তুমি আমাকে ঠকালে কেন? তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিলে। চলে যাও স্বামী, তোমারই নাম করে আমি সিঁদুর পরে থাকবো, জেনে রাখো তোমাকে পরিত্যাগ করে আমি কোনো পরপুরুষের গলায় আর মালা দেব না, কারণ আমি হিন্দু সনাতন ধর্মের মেয়ে, মেয়েদের জীবনে বিয়ে একবারই হয়। তুমি আমাকে কাঁদাচ্ছ, কিন্তু আমি তোমাকে কাঁদাবো না, আজকে বুঝতে পেরে গেছি আমি তোমার পথের কাঁটা হয়ে গেছি, তাই তুমি আমার কাছ থেকে সরে যেতে চাও। এতদিন এই মুখটা দেখেছি, এই মুখটা দেখতে চাইছো না, তাই তুমি চলে যেতে চাও। চলে যাও স্বামী, আর তোমাকে আমি ধরে রাখবো না স্বামী, তুমি চলে যাও। হ্যাঁ চিত্রাঙ্গদা, আমি তো চলে যাব, কিন্তু আর একটা কথা বলো, আমার একটা মান আছে, সম্মান আছে, আমি যে রাত্রিকালে তোমার সঙ্গে চিটিংবাজি করে চলে যাচ্ছি, তুমি বুঝতে পারছো যে আমি তোমাকে ঠকাচ্ছি, আমি তোমার সঙ্গে চিটিংবাজি করছি, তুমি জানো? কিন্তু আমি চলে যাবার পরে তোমার অনেক বন্ধু বান্ধবী আছে, অনেক দাস দাসী আছে, তাদের কাছে যদি আমার চিটিংবাজের কথা বলো তাহলে কিন্তু আমার মান সম্মান ধুলে মিশে যাবে। তাহলে এর জন্য কি করতে হবে, আর একবার প্রতিজ্ঞা করো, এই রাত্রির কথাটা তুমি কোনোদিন কারো কাছে বলতে পারবে না। আমি কোনোদিন ফিরবো কি না ফিরবো বড় কথা নয়, কিন্তু আমি যে তোমাকে ঠকিয়ে যাচ্ছি এ রাত্রির কথাটা তুমি কোনোদিন বলবে না। যদি বলছো তো তোমার সিঁদুর মুছেছে, শাখা ভেঙেছে, তোমাকে বিধবা হতে হবে। চলে যাচ্ছি, বিদায় নিয়া তৃতীয় পণ্ডাবর্জন চিত্রাঙ্গদাকে ছাড়ি চলিয়া গেল। স্বামীর কথা ভেবে কেঁদে গো, কত চেয়ে বসে রইল, বসে রইল আমার বড় একা লাগে, আমার জীবনে আমি তুমি যদি চলে যাও এত ভালোবেসে কেন কাছে টেনে নিলে, এই কি ভালোবাসার উপহার তুমি আমার দিয়ে গেলে। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলোছ, কুলেতে আগুন তুমি জ্বেলোছ, আমাকে হারাতে এসে তোমার কি পরাজয় হয়নি আজ, কি আশায় বাঁধি খেলা ঘুধু বেদনার বালু চরে, শুধু বেদনার বালু চ। সুখ যদি দিয়েছিলি কেন কেড়ে নিলি, কোন জন্মের তুই প্রতিশোধ নিলি। জন্মের তুই প্রতিশোধ নিলি, সুখে যদি দিয়েছিলি কেন কেড়ে নিলি, কোনি জন্মের বিধি প্রতিশোধ নিলি। আমার ভেঙে দিলি আমি বিষ খাবো, আমি সুসাইড করব, এ মুখ আমি আর কারো কাছে দেখাবো না। মরার জন্য চিত্রাঙ্গদা সিদ্ধান্ত নিল, কিন্তু মরতে গিয়েও সে মরতে পারলো না, কারণ সে বুঝে নিতে পারলো যে তার স্বামী তাকে ছেড়ে চলে গেলে কি হবে। চিত্রাঙ্গদাকে একটা জিনিস দিয়ে চলে গেছে, সেটা হাতে নয়, মাথায় নয়, একমাত্র তার গর্ভের মধ্যে। স্বামী তুমি চলে গেলে, কিন্তু দেখো তুমি আমাকে একটা জিনিস দিয়ে গেছো, আজকে আমি মরতে চাইলেও আর মরতে পারবো না, এ তুমি আমাকে কোন সাজে সাজিয়ে দিলে গো। বাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ কোন গর্ভবতী মহিলা হাজার বস্ত্র দিয়েও গর্বটাকে লুকিয়ে রাখতে পারে। যখন গর্বটা আস্তে আস্তে বড় হচ্ছে, চিত্রাঙ্গদা বুঝতে পারছে মুখ আর কারো কাছে দেখানো যাবে না, কিন্তু মেয়ের মা মরে গেছে কিন্তু বাবা তো আছে। আরে চিত্রাঙ্গদা, জামাই বাবাজি কোথা? তোর এই দুরবস্থা, এই সময় জামাই থাকা প্রয়োজন, জামাই কোথা গেছে, অর্জুন কোথা? বাবা তুমি জীবনে সবার কথা বলো, কিন্তু অর্জুনের কথা তুমি আমার কাছ থেকে জানতে চেয়েও না, আমি তোমাকে বলতে পারবো? কেন তুই আমাকে বলতে পারবি না? না বাবা, আমি বলতে আমার বড় কষ্ট হচ্ছে বাবা, আমার মুখটা বেড়ে মার পোড়া মুখে বুঝবি না সুঝবি না, অর্জুনকে বিয়ে করে বসে রইলি। বুঝতে পেরেছি, অর্জুন তোকে ফেলে রেখে চলে গেছে রে, সে কোনোদিন আর ফিরবে না, তবে আমার সময় হয়ে যাচ্ছে। চিত্রাঙ্গদার গর্বটা বড় হলো, এক সময় বাবা চিত্তভানু সে মরে গেল, স্বামী ছিল চলে গেল, বাবা ছিল বাবা চলে গেল, মেয়েটা গর্ভবতী, আজকে গর্ভের সন্তান বড় হয়ে গেছে। একদিকে তার বিরহ যন্ত্রণা, একদিকে তার গর্ভের যন্ত্রণা। যত যন্ত্রণা পায় তত স্বামীকে ডাকে, কিন্তু সে ফেরে না, কিন্তু বিরহ যন্ত্রণা রয়ে গেল, গর্ভের যন্ত্রণাটা চলে গেল। একটা ফুটফুটে সন্তানের জন্ম দিল, আর সূর্যের মতো তেজ নিয়ে জন্মেছিল বলে সেই ছেলেটার নাম রাখা হয়েছিল বক্র বাহন। এই সেই বক্র বাহন, কিন্তু মা গো ছেলেটাকে কোলে নিয়েও মায়ের মন ভরছে না, কেন জানেন? কারণ চিত্রাঙ্গদা জানে যে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি, ছেলে বড় হয়ে জিজ্ঞাসা করবে কি ওর বাবা, আমি কোনো দিনের জন্য বলতে পারব না, এটা কোনো দিনের জন্য ওকে জানাতে পারবো না। আর ভয় তো ভয় থাকে না, ভয়টা বিষাক্ত সর্পের মতো চিত্রাঙ্গদাকে দংশন করছে। ছেলেটা বক্রবাহন 5 বছর বয়স হলো, একদিন মায়ের গলাটা জড়িয়ে ধরে বললো, মা তোমাকে একটা কথা বলবো। বল বাবা। কি কথা? আমি যাদের সঙ্গে খেলতে যাই তারা বলে কিনা আমার বাবা নেই। বলো না মা, সত্যি করে আমার বাবা কোথা? বাবা কি রাগ করে চলে গেছে? বাবা কি ঝগড়া করে চলে গেছে? বাবা কোথা গেছে তুমি বলো না মা। বাবা কই কোনোদিন কোলে নিল না, কই আদর করলো না, সবার বাবা আছে কিন্তু আমার বাবা নেই, বলো না আমার বাবা কোথায় আছে, বলো না। খেয়ে নে বাবা, খেয়ে নে, খেয়ে নে, অরমন করে কাঁদিস না, খাবার কথা বলছো মা? শোনো আমি চলে যাচ্ছি। কোথায়? ঠাকুর ঘরে। এই দরজা আমি বন্ধ করলাম, যতক্ষণ না পর্যন্ত আমার বাবার কথা না বলছো এ দরজা আমি খুলবো না, না খেয়ে আমি মরে যাব। কৃষ্ণ বলো আমি এবার কোন দিকে যাব? আমি জানতাম এমন একটা দিন আসবে, ছেলের কাছে কই পেত দিতে হবে, বারবার জিজ্ঞাসা করে ওর বাবার কথা আমি বলতে পারবো না। দরজা খোল। এই এই এই বাবা দরজা খোল, আমি তোর বাবার কথা বলবো। বলো মা। কি আমার বাবা বলো? শোন, ওই যে কৃষ্ণকে দেখতে পাচ্ছিস, হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, ও ভালো বাঁশি বাজাতে পারে। ও বাঁশি বাজিয়ে বৃন্দাবনের সমস্ত মানুষকে এক রাস্তায় হাঁটিয়েছে। ওই কৃষ্ণ তোর বাবাকে ধরে নিয়ে চলে গেছে, কৃষ্ণ ধরে নিয়ে, ও তো হাত আছে হাত নড়ে না, চোখ আছে চোখের পাতা পড়ে না, ও আমার বাবাকে ধরে নিয়ে যাবে কি করে? আছে ওর হাতও নড়ে চোখের পাতাও পড়ে, কিন্তু ওকে ডাকার মতো ডাকলে পরে আমার চরণ সে প্রতিজ্ঞা কর, কোনোদিন তোর বাবার কথা আমার কাছে বলবি না। তাহলে আমার বাবার কথা কে বলবে? কেন ওই কৃষ্ণ বলবে? আজ থেকে তুই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবি। কৃষ্ণ যদি কৃপা করে তবেই তোর বাবার পরিচয় পাবি। ওই কৃষ্ণ যদি কোনোদিন তোর বাবাকে ছাড়ে তবেই তোর বাবাকে পাবি। আর কৃষ্ণ যদি তোকে কোনোদিন দেখা না দেয় তাহলে তোর বাবাকে কোনোদিন ফিরে পাবি না, তুই পিতৃ পরিচয় পাবি না, পিতৃহীন হয়ে তুই বেঁচে থাকবি। আর তুই যদি দ্বিতীয়বার তোর বাবার কথা আমার কাছে বলেছিস তাহলে শুনে রাখব ক্রু, তুই আমার মরা মুখ দেখবি। ছেলেটার সঙ্গে সঙ্গে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে, মা বাবা চলে গেছে, আর বাবার কথা তোমাকে বললে তুমি মরে যাবে, তাহলে আমি কোথায় যাব? কোনোদিন বাবার কথা তোমার কাছে আর জানতে চাইব না। বক্র ওই কৃষ্ণ, প্রতিদিন ওই কৃষ্ণকে ডেকে যাব, ওর চরণে ফুল দেব, ওর চরণে জল দেব, দিন রাত্রি ধরে ওকে ডাকবো, দেখি কৃষ্ণ কি করে মুখ লুকিয়ে থাকে। ওই কৃষ্ণকে একদিন বলতেই হবে আমার বাবাকে। শুরু হয়ে গেল ছেলেটার কৃষ্ণর প্রতি ভক্তি। তুমি যদি ভগবান ভক্তির রাখো প্রাণ, তবে কেন দুঃখ দাও প্রভু গো, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তি রাখো প্রাণ, তবে কেন দুঃখ দাও প্রভু গো, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তির রাখো প্রাণ, তবে কেন দুঃখ দাও প্রভু গো, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তি রাখো প্রাণ, তবে দুঃখ দাও হরি হে, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা তুমি যে বাসনা সকলি তোমারি দা, তুমি যে কামনা তুমি যে বাসনা সকলি তোমারি দা, তুমি যে কামনা তুমি যে সকলি তোমারি দা, তুমি যে কামনা তুমি যে বাসনা সকলি তোমারি দা প্রভু। আমাদের কেন দুঃখ দাও, দয়াল হবি গো তবে কেন দুঃখ দিদাও, ও ছেলেটা ছোট নয় মা, পাঁচ বছর বয়স থেকে আজকে তার কুড়ি বছর বয়স হয়ে গেল, কিন্তু ওর পাথরের কৃষ্ণ বলে দিল না কে তার বাবা। তাহলে এবার জিনিসটাকে বুঝে নিন, অর্জুন ওই দুটো বছর সংসার করে ফেলে গেছে। অর্জুন জানে নাই যে চিত্রাঙ্গদার গর্ভে সন্তান এসে গেছে, আর কোনোদিনে যে অর্জুন ফেরেনি, তাই অর্জুন বলছে সখ আমার কোনো ছেলে নেই। আর এদিকে মা কি করেছে, ছেলেকে কৃষ্ণ চরণে সঁপে দিয়েছে, কোনোদিন বাবার কথা বলে না, তাই বগ্রুবানের কুড়ি বছর বয়স এখনো পর্যন্ত জানতে পারলো না কে তার বাবা। তাহলে এদিকে কি হলো, বাবা ছেলেকে জানলো না, ছেলে বাবাকে জানলো না, কিন্তু বগ্রুবাহন মাঝখান থেকে ঘটনাটা কি ঘটলো লক্ষ্য করে দেখো। তাহলে আজকে মণিপুর রাজ্যের রাজা হয়েছে বগ্রুবাহন। একদিন কি হলো, একদিন কি হলো না, ওই বগ্রুবাহন দেখতে পেল তারই রাজত্বে সুন্দর একটা অশ্ব ঘোরাফেরা করছে। আবার বুঝে নিন জায়গাটা বাবা, তবে জিনিসটা বুঝতে পারবেন। তারই রাজত্বে সুন্দর একটা অশ্ব মানে ঘোড়া ঘোরাফেরা করছে। তা বগ্রুবাহন দেখে বলে, আরে আমার রাজত্বে এত সুন্দর অশ্ব, ব্যাপারটা কি, কার অশ্ব, কে ছেড়েছে এমনি করে। কাছে এগিয়ে গেল, দেখতে পেলে যে অশ্বর গায়ে একটা জয় পতাকা লেখা আছে, মানে যে ছেড়েছে তার নাম ঠিকানা সব লেখা আছে। এবার বগ্রুবাহন পড়ে পড়ে দেখছে, প্রথম লেখা আছে ধর্মরাই যুধিষ্ঠির, আমি হস্তিনাপুরের রাজা, হস্তিনার বুকে শান্তি ফেরাবার জন্যে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছি, সেই অশ্ব আমি ভারতবর্ষের মাটিতে ছেড়েছি, কোনো বীর যদি থাকে তবেই অশ্ব ধরবে, আর অশ্ব ধরা মানে তার সঙ্গে যুদ্ধ করে অশ্বটাকে ছাড়িয়ে আনা হবে। লেখা আছে প্রথম নাম্বার ধর্মরায় যুধিষ্ঠির, দ্বিতীয় লেখা আছে ভীমসেন, তৃতীয় লেখা আছে তৃতীয় পান্ডবর্জুন, চতুর্থ হচ্ছে নকুল সহাদেব। এখন যুধিষ্ঠির দেখলো, ভীম দেখলো, যেই দেখেছে অর্জুন, বগ্রুবাহন মনে মনে ভাবছে আমি কানে শুনেছি অর্জুনের রথে সারথি কৃষ্ণ, কানে শুনেছি সারথি রূপে কৃষ্ণ আছে, তাহলে আমি তো ওই কৃষ্ণকে ডেকেই চলেছি, কৃষ্ণ তো কোনোদিন আমার বাবাকে বলতে পারেনি, তাহলে অশ্বটাকে যদি ধরি তাহলে ধরলে অর্জুন আসবে, আর অর্জুনের সঙ্গে সারথি রূপে কৃষ্ণ আসবে, আর যেই কৃষ্ণ আসবে তখন অচল কৃষ্ণকে ছেড়ে দিয়ে সচল কৃষ্ণর পা দুটো ধরে বলবো, হয় আমার বাবাকে বলো নইলে তুমি এখান থেকে যাও, বাবাকে যদি না বলো আমি আর ছাড়ছি না, বড্ড ধরে নিয়ে চলে যা। তাহলে কি চিন্তা, এই চিন্তা করে বগ্রুবাহন কি করলো, ধর্মরাই যুধিষ্ঠির যজ্ঞের অশ্বটাকে ধরে। এবার দেখুন ২০ বছর পরে ঘটনাটা ঘটছে। এবার চিত্রাঙ্গদা স্বামীর কথা তো ভুলে বসেছিল, কারণ স্বামী যাক কিন্তু ছেলেকে তো পেয়েছে, তবে কোন স্ত্রী সম্পূর্ণভাবে স্বামীর কথা ভুলতে পারবে না, ও সময় অসময়ে মনে পড়বেই। তো আজকে বগ্রবাহন এসে বলছে, মা মা গো কিরে বাবা কি সুন্দর একটা অশ্ব ধরেছি। মা বলে ভালোই করেছিস। জানো মা কাদের যেন সব নাম লেখা আছে? বলতো কাদের নাম? মা লেখা আছে যুধিষ্ঠির। বলে কানে শুনেছি ও হস্তিনাপুরে রাজা হয়েছে। মানে মণিপুর আর হস্তিনাপুর অনেকটা ডিফারেন্স। কানে শুনেছি ও হস্তিনাপুরে রাজা হয়েছে। মা তারপর লেখা আছে ভীমসেন। বলে ওরই ভাইটাই কেউ হবে। মা তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। মনে পড়ে যায় সেই চিত্রাঙ্গদার 20 বছর আগের কথা। এই অর্জুন দিয়েছিল তার বুকে বড় ব্যথা, কিন্তু ছেলে তো জানে না ওরে বাবার কথা। কিন্তু আমি তো জানি এই সেই অর্জুন, এ যে কত বড় যোদ্ধা কত বড় বীর এটাও তো আমার জানা আছে। অর্জুনের শক্তির কাছে কেউ পারবে না, আমার ছেলে তো তুচ্ছ। তাহলে অশ্ব ধরে রেখেছে, অর্জুন আসবে, আর অর্জুন এলেই তো ছেলের সঙ্গে যুদ্ধ হবে, আর সেই যুদ্ধে অর্জুন হয়তো বেঁচে যাবে, কিন্তু আমার ছেলে তো মরা মুখ দেখতে হবে। তাহলে যে গেছে যাক, কিন্তু আমার ছেলেকে আমি আর হারাচ্ছি না। চিত্রাঙ্গদা ছুটে সেই বক্র, হতে পারিস তুই রাজা, কিন্তু আমি রাজমাতা হয়ে তোকে আদেশ করছি, অশ্ব তুই ছেড়ে দে। অর্জুনকে তুই চিনিস না, অর্জুনকে তুই জানিস না, ওরে অর্জুনের কারণে মণিপুর ধ্বংস হবে, এই মণিপুরের সমস্ত প্রজাদের মৃত্যু হবে, তুই বাঁচবি না, আমি বাঁচব না। তাই হাত জোড় করে বলছি, অশ্ব তুই ছেড়ে দে, চিনিস না অর্জুনকে। আচ্ছা ঠিক আছে মা, অশ্ব ছেড়ে দেবো। হ্যাঁ তুই ছেড়ে দে, ছেড়ে আমি দেবো, কিন্তু তার আগে তোমাকে এক জায়গায় যেতে হবে। কোথা? ঠাকুরগড়ে চল। তাই চ, কৃষ্ণ চরণতলে নিয়ে গিয়ে বসিয়েছে। মা 5 বৎসর বয়সে ওরই চরণতলে বসিয়ে আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলে, তাই আমার বাবার কথা কোনোদিন তোমাকে আমি বলিনি, কিন্তু আজকে তুমি কৃষ্ণ চরণতলে বসে আমাকে একটা সত্যি কথা বলো। বল কি কথা? আগে বলো, ঠিক আছে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তবে শোনো মা, আমি যুধিষ্ঠির কথা বললাম তোমার কিছু হলো না, ভীমের কথা বললাম তোমার কিছু হলো না, কিন্তু অর্জুনের কথা বলতে তুমি কাঁদতে শুরু করলে কেন? অর্জুনের কথা বলতে তুমি থরথর করে কেঁপে উঠলে কেন? আমার মন বলছে আমার জন্মের আগে থাকতেই তুমি এই অর্জুনকে চিনতে। তোমার আজকে মুখের ভাব, তোমার চোখের ভাব দেখে আমি বুঝে নিচ্ছি যে আমার জন্মের আগে থাকতে এই অর্জুনের সঙ্গে তোমার খুব ঘনিষ্ঠ পরিচিত ছিল, যা তুমি গোপন করে রেখেছ। বলো মা, এই অর্জুনের সঙ্গে তোমার কিসের সম্পর্ক লুকিয়েছে? আজকে তোমাকে সত্য কথাই বলতে হবে। বক্র, আমি তোর বাবার কথা বলবো না। একবারও কিন্তু আমার বাবার কথা আমি তোমার কাছে জানতে চাইনি, তা আমি জানতে চাইছি অর্জুনের কথা। অর্জুনের কথা বলতে গিয়ে তুমি আমার বাবার কথা বলতে চাইছো কেন? বলতে হবে। আমার বাবার কথা তোমাকে বলতে হবে না, শুধু বলতে হবে এই অর্জুনের সঙ্গে তোমার কি সম্পর্ক। এইটুকু বললে আমি বলবো না। ঠিক কি রান্না করেছ? না যা প্রতিদিন রান্না হয়, মা আজকে তোমার কোলে বসে খাবো। আমার কোলে বসে খাবি কেন? না শেষ খা খাবো, শেষ খা খাওয়া মানে আমি এবার মরবো, সুসাইড করবো বিষ। তুই মরবি কেন? বাবা তুমি তোমার প্রতিজ্ঞা নিয়ে বসে থাকবে আর আমি পিতৃহারা হয়ে বেঁচে থাকবো। আমি যখন সিংহাসনে বসি, কেউ যদি প্রশ্ন করে যে তুমি রাজা হয়েছো, তোমার বাবাকে আমি বলতে পারবো কৃষ্ণ? একটা ফাঁসি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, রাত্রিকালে কোনোদিন ঘুমায়নি ওই কৃষ্ণ চরণ ছুঁয়ে বলেছি যে আমার বাবাকে তুমি ফিরিয়ে, ওর মুখে কোনো সাড়া নেই। ও বলবে না, তুমি বলবে না, তাহলে বাবাকে জানতে পারবো? তাহলে আমি মরে যাব, কিসের জন্য বেঁচে থাকবো? বকরু তুই চলে যাবি? আচ্ছা আচ্ছা মা, কি হয়েছে বলতে পারো? তুমি অর্জুনকে বলতে পারছো না? আমি বলবো তাহলে কি আমি জানবো যে কোনো নানান পুরুষের মিলনের ফলে তুমি আমার জন্ম দিয়েছ? তা নাই জানবো যে রাতের অন্ধকারে ঘরের মধ্যে ছিলে, কোনো অজানা পুরুষ এই ঘরের মধ্যে প্রবেশ করে জোর করে আমার জন্ম দিয়েছে? তাহলে কি জগৎ সংসার আমি জারদ সন্তান? তাহলে কি জানবো আমার মা একজন কুলোটা কলঙ্কিনী? বক্র জ্বলে উঠলে কেন? জীবনে সত্য কথাটা বলতে কোনদিন ভয় পেও না মা। সত্যমে জয়তে, সত্যের পথে হাঁটলে শান্তি জীবনে ফিরে আসবে। যে ভেতরে তোমার তাপ চাপা যন্ত্রণায় তুমি কষ্ট পাচ্ছ, আজকে তুমি প্রকাশ করে দেখো তোমার এই ছেলে বক্রবাহন তোমার জন্য কি করে। চলে যাচ্ছে, চলে যাচ্ছে। কৃষ্ণ আমার স্বামী চলে গেছে, ছেলে চলে যাচ্ছে, এমনি পাষাণ হয়ে বসে থাকবি, বল না আমি কি করব। এ প্রতিজ্ঞা আমার মাথায় থাকুক, আজকে আমি সত্যি কথা বলবো, যা হয় হোক। দাঁড়া বক্র, আজ আমি তোকে সত্যি কথা বলছি, তোর জন্মদাতা পিতার অন্য কেউ নয়, তোর মা কুলোটা নয়, কলঙ্কিনী অসতী নয়, তোর জন্মদাতা পিতা হল ওই তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন, অর্জুন, হাসছিস? হাসবো না মা, আমার ভেতরে বেশ কিছু ময়লা জমেছিল, আমি মনে মনে তোমাকে নিয়ে নানান কথা ভাবতাম, তবে কোনোটা ভালো নয়, সব খারাপ ভাবতাম। যে আমার মা ভালো নয় তাই বাবা পরিত্যাগ করে চলে গেছে, ভাবতাম আমার মাই বুঝি সর্বনাশী, আমার জন্ম দিয়েছে, কিন্তু আজকে আমার মনের ময়লা সব দূর হয়ে গেল মা, আমার জন্মদাতা পিতা তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি পাণ্ডব বংশধর আমা। কিন্তু শুনে রাখো মা, আমার পিতা যদি বীর অর্জুন হয় আমি মহাবীর বক্রবাহন মা। কিন্তু যে তোমাকে 20 বছর কাঁদিয়েছে তাকে আমি ছেড়ে কথা কইব না, যে 20 বছর আমাকে পিতৃহারা করে রেখেছে তাকে ছাড়ব না। কি করবি? অশ্ব আমি ছাড়ছি না, আমার দৃঢ় বিশ্বাস এই অশ্বেরই কারণে অর্জুনকে মণিপুরে আসতে হবে মা, আসতে হবে মা। আর যেদিনকে আসবে সেদিনকে তোমার চোখের জল আমি মোছাবো, তোমার মুখে হাসি ফোটাবো, তোমার হাতের শাখা মাতা সিঁদুরকে আমি ফিরিয়ে আনবো। ধরে রেখে দিল অশ্ব। সংবাদটা যুধিষ্ঠির কাছে, যুধিষ্ঠিরও তো জানে না যে ভাই 12 বছর বনবাসে গিয়ে এমন একটা ঘটনা ঘটিয়েছে। যুধিষ্ঠির বলে, কেই বক্রবাহন আমার যজ্ঞের অশ্ব ধরে? অর্জুন বলো দাদা, এই মুহূর্তে তুমি মণিপুরে চলে যাও। কেন দাদা? হ্যাঁ, মণিপুরে গিয়ে বক্রবাহন বলে অশ্ব ধরেছে, তুমি অশ্বটাকে ছাড়িয়ে নিয়ে আসবে। যদি স্বইচ্ছে অশ্ব না দেয়? যুদ্ধ করবে, তুমি এমন যুদ্ধ করবে বক্রবাহন কেন, গোটা মণিপুর রাজ্য পুড়িয়ে ছাই করে দেবে। যেই বলে যে মণিপুর রাজ্য পুড়িয়ে ছাই করে দেবে, পিছন থেকে কৃষ্ণচন্দ্র মনে মনে বলে, এবার আমিও দেখবো কে কাকে পুড়িয়ে ছাই করে। এই দিনের অপেক্ষায় ছিলাম কবে তোমার দাদা তোমাকে মণিপুরে পাঠাবে, চলো তোমার সামনে বিপদ। চলো, আজও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথি হয়েছে, কিন্তু ভাবো সারথি হয়ে অর্জুনকে মণিপুরে নিয়ে আসছে, কিন্তু বাঁচাবার জন্য নয়, অর্জুনের মৃত্যুর কারণ হয়ে। কিন্তু অর্জুন তো জানে না, কি অর্জুন তো জানে না, ওর তো বড় আনন্দ, আবার কৃষ্ণ সারথি, তাই না? ও শামে প্যারি এবারে রথ ছুটেছে কোথায়? মণিপুর মাঝে কৃষ্ণ রথ চালিয়ে নিয়ে যাচ্ছে। দরবে হে তোমারি ও স্বামী প্যারি, দরবে হে তোমারি কি পাকরো মুজিশে, ও স্বামী প্যারি দরবে হে তোমারি কৃপা করো মুজিশে, ও স্বামী প্যারি দরবে হে তোমারি কৃপা করো মুজিশে, ও স্বামী প্যারি দরবে হে তোমারি কৃপা করো মুজিশে। দিল মে তু সাঁসো মে তু তুহে মেরি দিবানা, কৃষ্ণা কৃষ্ণা হরে কৃষ্ণা জগমগ জাগাই অঙ্গনা, ও কৃষ্ণ কৃষ্ণা হরে কৃষ্ণা জগমগ জাগাই অঙ্গনা, কৃষ্ণা কৃষ্ণা হরে কৃষ্ণা জগমগ জাগাই অঙ্গনা, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি মাকে বিহারী কি নর নারায়ণ কি বক্রবাহনের হলো কি, মানে কৃষ্ণ অর্জুন তো এলো বক্রবাহনের কি হল? এই ছেলে এখনো ঠাকুর ঘরে, মা বলো বলো কি হয়েছে? এই বাইরে কারো অপেক্ষা করছে, তোর নামে জয় দিচ্ছে। ভগবান বেরিয়ে আসছে। আপনারা কোথা থেকে আসছেন? এই মণিপুরের তো আপনারা কেউ নয়। না, আমরা মণিপুরের নয়, আমরা হস্তিনাপুর থেকে আসছি। ও হস্তিনাপুর থেকে আসছেন, ব্যাপারটা কি? কি ব্যাপার, কার খোঁজে? না আপনি বক্রবাহন? হ্যাঁ আমি। আপনি মণিপুর রাজ্যের রাজা? হ্যাঁ। আপনি যজ্ঞের অশ্ব ধরেছেন? হ্যাঁ। সে অশ্ব ছাড়িয়ে নিয়ে যেতে আসছে কে? সে অশ্ব ছাড়িয়ে নিয়ে যেতে আসছে হস্তিনাপুর থেকে তৃতীয় পাণ্ডব অর্জুন। হে মোর জননী জননী জননী গো, আমার মা গো, আমার মা গো, আমার মা গো। কি ব্যাপার, এত আনন্দ কিসে? এত আনন্দ হবে না মা, আনন্দ হবে না। আমার বাবা ফিরে এসেছে মা, বাবা ফিরে এসেছে 20 বছর পরে আমার বাবা অর্জুন ফিরে এসেছে। মা মা মা মা মা মা মা মা মা মা মা বলো বলো বলো বলো বলো মা, আমি আমার বাবার সঙ্গে কী করে দেখা করবো তুমি একটু বলো মা। তুমি তো বলো যে আমার বাবা বড় বীর, বাবা বড় যোদ্ধা, তাহলে তুমি আমাকে যুদ্ধ সাজে সাজিয়ে দাও, আমি যুদ্ধ করে জানিয়ে দেবো বীরের সন্তান বক্রবাহন। চিত্রাঙ্গদা বলে প্রথম দেখা তুই মারপিট করবি? তোর বাবাকে কোনোদিন দেখ প্রথম দেখাতেই মা? তাহলে বলো মা আমি কি করব? দেখবি তোর বাবা কখনো একা আসেনি। এই যে কৃষ্ণকে দেখতে পাচ্ছিস, এই কৃষ্ণর পাশে তোর বাবা দাঁড়িয়ে আছে। সর্বপ্রথম কৃষ্ণ চরণে প্রণাম করবি, প্রণাম করে তারপরে তোর বাবার আশীর্বাদ নিবি। আশীর্বাদটা নেবার পরে তারপরে আমার নাম নয়, প্রথমে তোর নাম বল। মা মা মা কথা শোনো মা, আমি আমার নাম বলবো ঠিক আছে, কিন্তু নাম বললে যদি চিনতে না পারে? ও তা তো ঠিক, মালা দেখাবি, মালা মালা দেখালে চিনতে পারবে। আচ্ছা আচ্ছা, মালা দেখালেও যদি চিনতে না পারে তখন তুই আমার নাম বলবি, আর আমার নাম বললে যখনই চিনে যাবে তখন তুই বাবা একবার আবার কান না সবচেয়ে দামি শাড়িটা পরো, কি খেতে বাবা ভালোবাসতো সেগুলো রান্না করো, শুধু কান্না কান্না ফিরে এসেছে অনেক কেঁদোছো, যদি কাঁদে ও কাঁদ, তুমি কেন কাঁদবে, আমি যাবো আর আসবো, আসছি মা আসছি, মায়ের আশীর্বাদকে মাথায় তুলে নিয়েছে, নিয়ে মায়ের দেয়া গাঁতামালা নিয়ে বেরিয়ে পড়েছে। এখন কিছু দূর যেই গেছে দেখতে পাচ্ছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে সারথি রূপে আর তার পাশেই। তো কৃষ্ণকে প্রত্যেক দিন দেখেছে, বলে এ পাথরের কৃষ্ণ হতে পারে কিন্তু সেই রং সেই তো, তাহলে ওটা যদি কৃষ্ণ হয় তাহলে পাশেরটা, পাশেরটা তো ওই তো। কতদিন পরে আমি পাবো গো পিতার চরণ, ধন্য হবে আমারে মন প্রাণ, ধন্য হবে এ জীব। কতদিন পরে আমি পাব গো পিতার চরণ, ধন্য হবে কতদিন পরে আমি পাব গো পিতার চরণ, ধন্য হবে আমারে মন প্রাণ, ধন্য হবে এ জীব। কতদিন পরে আমি পাব গো পিতার চরণ, ধন্য হবি মন প্রাণ, ধন্য হবি জীব। কৃষ্ণ চরণে প্রণাম করেছে ভগবান শ্রীকৃষ্ণ, হাতটা তুলে বলে আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। অর্জুনের চরণ তলে বসেছে, ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে, চরণে হাত রেখেছি। কতদিনে কতরা কেঁদেছি নয়ন জলে, কোন একদিন আমি পাব দেখা আশা ছিল যে মনে। কতদিন কতরা কেঁদেছি নয়ন জলে, অনেক কেঁদেছি, কোন একদিন পাব দেখা আশা ছিল যে মনে। তোমারই চরণে এবার নিলাম শরণ, ধন্য হলো পিতা পিতা গো, ধন্য হলো এই জীব। কুড়ি বছর পরে হে ডেকে উঠেছে বাবা, এ কে রে তুই আমাকে বাবা বলে ডাকলি, তুমি তো আমার বাবা। জীবনে আমি মণিপুরে আসিনি, আমি তোর বাবা হয়ে গেলাম। এখন ভগবান নিয়ে এসেছে তো মায়ার জালে, মানে ছেলে বলে যদি চিনতে পারে মারপিটও হবে না, আর ছেলের হাতে বাপের মৃত্যুও হবে না। তাই এমন মায়ার জালে অর্জুনকে এনেছে, ও যে মণিপুরে ছিল এটাই ভুলে গেছে, ছেলের কথা তো দূরের কথা। জীবনে আমি মণিপুরে আসিনি, আমি তোর বাবা হয়ে গেলাম, কে তুই? আমার নাম বগ্রবাম। ও তুই তো যজ্ঞের অশ্বধ হয়েছিস, ন্যায় অশ্ব। অশ্ব কেন বাবা, গোটা মণিপুর রাজ্যটা দিয়ে দেবো, শুধু সন্তান বলে কাছে টেনে নো। আরে জীবনে মণিপুরে, আচ্ছা কেমন মণিপুরে আসনি দেখবে, এই দেখো এই দেখো দ্বিতীয় রাস্তাটা মালা দেখাতে বলেছি। মনে করো পিতা গো, এমনি সুন্দর মালা গাঁথি তোমার গলে পরায়ে, তোমারে স্বামী রূপে করেছিল পর, ও গো পিতা পিতা গো, এখনো তোমার লাগি হাতে পড়ে আছে শাখা, মাথায় ধরেছে সিঁদুর, মনে পড়ে না কি চিত্তাঙ্গদার কথা, ও গো পিতা গো, ও গো পিতা গো, ও গো পিতা গো, ও গো পিতা পিতা গো, পিতা গো। মালা চিত্রাঙ্গদা কি সব পাগলের মা, তুমি যা যা বলেছো আমি তাই করেছি, কিন্তু বাবা চিনতে পারলো না কেন? আর তো তোমাকে ফিরিয়ে নিয়ে, তোমার কাছে ফিরিয়ে নিয়ে যাবার আর কোনো রাস্তা নেই, তাহলে কি কোনো দিন ফিরবে না? সারাটা জীবন কি পিতৃ হারা হয়ে থাকবো? পিতার সম্মুখে দাঁড়িয়ে আছে তবু আমাকে চিনবে না? ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু চোখের জল। বগ্রবান যখন কাঁদতে শুরু করেছে, তখন ভগবান যে মায়া বিস্তার করে রেখেছিল ভক্তের চোখের জলে, সেই মায়া কেটে যাচ্ছে। আর যেই মায়া কেটে গেছে, সঙ্গে সঙ্গে অর্জুন মনে মনে ভাবছে যে পৃথিবীতে একটাই অর্জুন, কিন্তু এখানে দুটো অর্জুন কেন? এ তো আমারই মতো চোখ, আমারই মতো মুখ, তবে কি আমি মণিপুরে এসেছি? কেন বাবা বাবা বলে কাঁদবে কেন? সত্যি একে ভালো করে দেখি তো, এ তো আমারই মতো। হ্যাঁ এই সেই তোমার, এটা একমাত্র মণিপুর মাঝেই ফুটে ওঠে। হ্যাঁ এই মালা, এ মালা আমি একজনের গলায় পরিয়েছিলাম, নাম তার চিত্রাঙ্গদ। তাহলে কি আমারই সন্তান? বক্রু বাবা, বক্রু বাবা, তুই আমার সন্তান, আমার সন্তান। আয় বক্রু আমার কাছে। যেই ছেলে বলে জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে পিছন থেকে কৃষ্ণ বলে উঠল, পরের ছেলেকে নিজের ছেলে বলতে লজ্জা করে না অর্জুন? বাপ ছেলের মিলন কিন্তু এখানেই হয়ে যেতে পারত, কিন্তু কৃষ্ণ জানে যে মিলন করার জন্য আমি আনিনি। ও বেটা এত কান্না কেঁদেছে, চোখের জল, আমার মায়াও কাজ করে না, কিন্তু ওকে আবার আমি মায়াতে জড়াবো। আর ও তো আমার কথা শুনে চলবি, অর্জুন তুমি পরের ছেলেকে নিজের ছেলে বলছো, যেই এ কথা বলেছে অর্জুন সঙ্গে সঙ্গে বক্রমানকে ছেড়ে দিয়েছে। মানে কৃষ্ণচন্দ্র পেছন থেকে টান মেরে দিয়েছে। তবে কৃষ্ণচন্দ্র টান যতটুকু মেরেছে ততটুকুই হবে, তার মানে আর মিনিট দশেক পর্যন্ত, ওই মিনিট দশেক টান মেরেছে। হরে কৃষ্ণ। পরের ছেলেকে তুমি নিজের ছেলে বল, শখে আমাকে বাবা বলে ডাকছে, বাবা বলে ডাকছে বলে তুমি আর বাবা হয়ে গেলে, তাহলে কি করবো? একে লাথি মেরে দূর করে দাও। যেই বলেছে লাথি মেরে দূর করে দাও, অর্জুন কি করেছে? ভুলে গেছে, এই তুই আমার ছেলে হতে পারিস না, ছেড়ে দে চরণ। না ছাড়বো না। ছেড়ে দে চরণ। না ছাড়বো না। ছেড়ে দে চরণ। না ছাড়বো না। ছাড়বি না? না ছাড়বো। তোকে আমি যেই লাথি মেরেছে বগ্রওয়ান বলে উঠল, যাই হোক 20 বছর পরে তো আমি একটা জিনিস পেয়ে গেলাম, এই যে বাবা তার ছেলেকে হাত দিয়ে আশীর্বাদ করে, আর আমার বাবা দেখেছো তো হাতটা কাজে লাগাচ্ছে না কিন্তু পা দিয়ে তো আশীর্বাদ করছে। 20 বছর পিতৃ হারা হয়ে যে যন্ত্রণা আমি পেয়েছি, আজকে বাবা যতই লাথি মারো না কেন তার চেয়ে বেশি যন্ত্রণা আমার হবে। অর্থাৎ বাবা তুমি মারছো মারো, কিন্তু আমায় ছেড়ে যেও না চলে, আমায় ছেড়ে যেও না চলে, আমায় ছেড়ে যেও না চলে, আমায় ছেড়ে যেও না চলে, ও গো আমা জন্ম দাতা হতে আমি আধারে লুকিয়েছিল তোমারই পরশে নতুন জীবন পেলাম, হতে আমি আধারে লুকিয়েছিল তোমারই পরশে নতুন জীবন পেলাম। এ হোমিওপ্যাথি ডোজে কাজ হচ্ছে নাকি অ্যালোপ্যাথি মাত্র? লাথি মারতে বললাম, জানি ছেলেটা রেগে যাবে, বলবে এবার তোমার সঙ্গে মারপিট করব, তা নাক বলে পদধূলি পেলাম। দাঁড়াও, আমার কাছে নানান ওষুধ আছে, ছেলে তোমাকে খাঁপিয়ে তুলবই তুলব। কৃষ্ণ পেছনে লেগে আছে তো যে তোমাকে খাঁপাবো। অর্জুন দেখেছো সখা এত করে লাথি মারছি তবু কি যাচ্ছে? কৃষ্ণ বলে ওকে আর লাথি মেরো না। বল তাহলে কি করব? বলে ওর মায়ের নামে মুখে উল্টো পাল্টা বল। দেখেছেন লাইনটা কেমন ধরে নিয়েছে? কারণ বগ্রবান তো জানে যে বাবাকে কোনোদিন পাইনি, একমাত্র মাই আমাকে মানুষ করেছে। তার মানে কি? কত মায়ের প্রতি ভালোবাসা, এটা কৃষ্ণ জানে। তাই বলে ভাই ওকে মায়ের নামে মুখে যা আসে তাই বল। অ্যান্ড যেই বলেছে অর্জুন বলতে শুরু করেছে, এত করে লাথি মারলাম তবু তুই গেলি না, আমার মন বলছে তোর মা একজন কুলোটা, কলঙ্কিনী, অসতী, বিচারিণী, পতিতা, তোর মা একজন বেশ্যা। যে মা মাতৃ স্নেহ করে বড় করে তুলল তাকে তুমি কুলোটা বললে, যে মা শিক্ষা দীক্ষায় আমাকে সিংহাসনে বসালো তাকে তুমি কলঙ্কিনী বললে, যে মা নিজে না খেয়ে আমাকে খাইয়ে বড় করলো তাকে তুমি অসতী বললে, যে মা বাবা ছিল না নিজেই আমাকে বড় করে তুলল তাকে তুমি পতিতা বললে, যে মা জীবনে কোনোদিন পরপুরুষের মুখ দেখেনি তাকে তুমি বেশ্যা বললে। আমার মায়ের নামে যে শব্দগুলো তুমি ব্যবহার করলে আমি সহ্য করতে পারিনি। তুমি আমাকে লাথি মেরেছো তবু তুমি, তোমার আমি চরণ ছাড়েনি। কিন্তু অর্জুন আমিও তোমাকে দেখিয়ে দিতে চাই, তুমি যদি বীর হয়ে থাকো আমি মহাবীর বক্রবাহন, আগামীকাল আমি তোমার সঙ্গে যুদ্ধ করব, আর প্রতিজ্ঞা করছি সেই যুদ্ধে আমি তোমাকে নিজের হাতে হত্যা করব। যেই বলে যে নিজের হাতে হত্যা করব, কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে এই ঠিক হয়েছে, বেটা খাপবে না কি খাপন খেপেছি। অর্জুন বলে কিনা দেখো তো সকা একটা বাচ্চা ছেলে যুদ্ধের হুঙ্কার দিচ্ছে, ওর হাতে নাকি মৃত্যু হবে। কৃষ্ণ বলে উঠল অর্জুন রাগনে বালাহি ভগবান মারনে বালাহি। তুমি কি ভেবেছো তোমার লাল সুই স্টেপার মতো কেউ নেই? ম্যায় হুঁ না ম্যায় হুঁ, ও সবার খবর আমি রাখি, সামনে তোমার বিপদ। ছেলেটা একা আসছে কেন? এই তোর বাবা তোকে চিনতে পারেনি, মায়ের কাছে কি বলবে বলুন? ছেলেটা ও বাইরে দাঁড়িয়ে আছে বুঝি, মা মা মা মা মা, আরে কখন থেকে রান্না করে বসে আছি, ও লজ্জা পাচ্ছে। আমি দাঁড়াও না মা, তোর বাবা চিনতে পারেনি? পেরেছে, আমি জানতাম পারে, আমি জানতাম। হ্যাঁ তুমি তো সবই জানো মা, বাবা চিনতে পেরে কি আদর আমাকে করলো, প্রথম দেখাতেই তোকে আদর করেছে বলে। হ্যাঁ দেখবি আমাকে কেমন আদর করেছে, আদর আবার দেখানা যায়? 20 বছর পরে করেছে তো দেখাতে যায়। আমার পিঠের দিকে তাকো। আরে তোর পিঠে কে তো শুধু লাথি মেরেছে? ওই মা 20 বছর যার প্রতীক্ষায় তুমি বসেছিস, এই 20টা বছর যার মঙ্গলের জন্য তুমি মাথায় সিঁদুর ধরে রেখেছ, এই 20 বছর তুমি যার জন্য মালা গাঁথতে রাত্রিকালে সকালে জলে ভাসিয়ে দিত, সেই অর্জুন মা আমার জন্মদাতা পিতা। অনেক করে বলেছি মা কিন্তু চিনতে পারিনি মা, আদরের পরিবর্তে শুধু লাথি মেরে ফুটবলের মতো গড়িয়ে দিয়েছি। তবে মা আমিও বলে এসেছি আমি আগামীকাল যুদ্ধ করব, আর সেই যুদ্ধে অর্জুনকে আমি বাঁচিয়ে রাখবো না, ওর আমি মৃত্যুদণ্ড দেব। কারণ যে মেয়েকে এমন করে কাঁদালো আমার মানুষ পৃথিবীতে বেঁচে থাকা উচিত না, ওকে আমি মৃত্যুদণ্ড দেব। তাই তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন যুদ্ধে জয় করে ফিরে আসতে পারি। চিত্রাঙ্গদা আশীর্বাদ করতে গিয়ে হাত দুখানা থরথর করে কাঁপছে, কেন জানেন? কারণ সে জানে কার সঙ্গে কার যুদ্ধ হবে, সে জানে একদিকে আমার স্বামী একদিকে আমার সন্তান। আমি কাকে আশীর্বাদ করব? ছেলেকে যদি আশীর্বাদ করি ছেলে যুদ্ধে জয় করে ফিরে আসবে, কিন্তু অর্জুন যদি মরে যায় তাহলে তোমাকে বিধবা হতে হবে, আর ছেলেকে যদি আশীর্বাদ না করি তাহলে অর্জুন ফিরে আসবে, কিন্তু অর্জুনের হাতে তো আমার ছেলে মরে গেলে আমার গর্ভের সন্তানকে হারাতে হবে। তাহলে আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি দুটোই তো আমার নিজে, তাহলে আজকে আমি কাকে ছাড়ব কাকে ধরব? তাই মা হয়ে আশীর্বাদ করতে পারছে না, হাত দুখানা কাঁপছে। বজ্রবাহন বলে উঠল মা গো 20 বছর পরে আমার জীবনটা ফুটবল হয়ে গেল, আমি পিতার কাছে ছুটে গেলাম, পিতা ফুটবলের মতো গড়িয়ে দিল, গড়াতে গড়াতে তোমার কাছে এলাম, আর আজকে তুমি আমাকে ফুটবলের মতো গড়িয়ে দিলে, তাহলে আমি কোথায় যাবো? তুমি স্বর্গাদপি গড়িয়সি, তুমি যে আমার মাতা ধরণীর যে মহান সেজে দাঁড়িয়ে আছে পিতা, আমি চলে যা শুধু বলে যা। হে ভক্তমণ্ডলী, এটাই আমার শেষ গান। তবে একটা কথা বলে দিচ্ছি, গত বছর আপনাদের কাছে এসেছিলাম, আবার আপনাদেরই আশীর্বাদে আবার আমি আপনাদের কাছে ফিরে এলাম। তবে আমি দেখেছি কীর্তন গান শেষ হয়ে গেলে কীর্তনিয়াদের পায়ে হাত দিয়ে প্রণাম করে, কিন্তু আপনাদের সকলের কাছে আমার একটা মাত্র অনুরোধ যে আমার কীর্তন গান শেষ হয়ে গেলে আমার পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করবেন না। কারণ অল্প বয়সে আমার বাবাকে আমি হারিয়েছি, আমার মাকেও আমি হারিয়েছি। আমার বাবাও নেই আর মাও নেই, কিন্তু আমার মা আপনাদের মাঝখানে আমাকে দিয়ে গেছে। আমার মা যখন মৃত্যুশয্যায় সজ্জিত ছিল, তখন আমার মাকে আমি প্রশ্ন করেছিলাম যে মা, তুমি আমাকে কাদের কাছে দিয়ে যাচ্ছ? মা তাতে বলেছিল, হরিবাসরে তোকে দিয়ে যাচ্ছে। হরিবাসরে যাবি, দেখবি কত মা বাবাকে তুই পাবি। আজ থেকে জানবি তারাই তোর মা, তারাই তোর বাবা। তাদের প্রণাম গ্রহণ করবি না, তাদের আশীর্বাদকে মাথায় তুলবি, সেটাই হবে তোর জীবনের সবচেয়ে বড় পাওয়া। তাই আমি জানি আপনাদের আশীর্বাদের জোরেই আবার আপনাদের কাছে আমি ফিরে আসি। তাই আপনারা আমার পিতামাতা গুরুজন, এতক্ষণ কীর্তনের মাধ্যমে কিছু হোক না হোক আমরা হাওড়া জেলার কতগুলো ছেলে 24 পরগনায় এলাম কীর্তন করতে, তাহলে এতক্ষণ কীর্তনের মাধ্যমে হাওড়া জেলার 24 পরগনা জেলার মধ্যে কিন্তু একটা ভালো বাসা তৈরি হল। সেটা মা ছেলের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, বন্ধু বান্ধবের ভালোবাসা, একটা ভালোবাসা। এ ভালোবাসা একে অপরের প্রতি যতদিন থাকবে ততদিন চাঁদও উঠবে, সূর্যটা উঠবে। আর একে অপরের প্রতি যখন ভালোবাসা চলে যাবে তখন চাঁদও উঠবে না, সূর্য উঠবে। তাই মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শেখো। তাই আমার যারা বয়স জ্যেষ্ঠ তাদের শ্রীচরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমার সমবয়সী যারা আমার ভাই সমবয়সী, তাদের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি ভালোবাসা। আমার ছোট ছোট ভাই বোন এখনো জেগে আছে, যারা ঘুমিয়ে পড়েছে যারা, তাদের প্রতি রইল আমার স্নেহভরা আশীর্বাদ। আপনারা ভালো থাকবেন, আমায় ভালো, আমায় ভালো, আমায় ভালো। আমি চলে যা, সমবেত ভক্তমণ্ডলী ও সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার প্রণাম রেখে বলছি, রামনাথপুর নিবাসী তৃপ্তেন্দু রায়ের একমাত্র ছেলে ত্রিদীপ রায় আমার এই ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে 100টি টাকা পুরস্কৃত করলেন। সবার ক্ষমা, আপনারা যাবেন না একটু, আর 2 মিনিট, 2 মিনিট, কারণ মেন ব্যাপার আমি জানি লীলা শেষ করে দিলে আমি আর আশীর্বাদটা আপনাদের পাবো না। তাই একটু অপেক্ষা রেখে আমার যেটা প্রয়োজন সেটা আমি কিন্তু চেয়ে নিই। আপনারা আশীর্বাদ করলেন সেটা জানবো কি করে? একবার 2 হাত তুলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, এটাই আসে। হরে কৃষ্ণ জয় রাধে। হ্যাঁ ঠিক আছে, এবার শুধু দেখুন, অর্জুনের সঙ্গে বগ্রবাহনের যুদ্ধ হলো, কিন্তু কৃষ্ণ কি করলো? অর্জুনের শক্তিকে হরণ করলো। আর যখনই শক্তিকে হরণ করলো, বগ্রবাহন কি করলো? গঙ্গা বানে অর্জুনের দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিল। যেই দেহ থেকে মাথাটা আলাদা হলো, সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা হাতে একটা তরবারি নিয়েছে। তরবারি নিয়ে চিত্রাঙ্গদা ভাবলো, যে ছেলে হাতের শাখা মাতার সিঁদুর মুছে দিতে পারে, যে ছেলে তার মাকে বিধবার সাজে সাজাতে পারে, সেই ছেলেকে পৃথিবীর বুকেতে বাঁচিয়ে রাখবো না। অমন ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব। চিত্রাঙ্গদা হাতে তরবারি নিয়ে ছুটেছে বক্র, বগ্রবাহন দেখতে পেল যে অর্জুন মরল তো মা ছুটে আসছে আমাকে মারবে বলে। সঙ্গে সঙ্গে বগ্রবাহন অস্ত্র পরিত্যাগ করে মায়ের চরণে মাথা নামিয়ে দিল। খড়গ হাতে এসোচ মা মৃত্যু দেবে বলে, বাঁচিতে চাই না মা এ সুন্দর ভুবন। এই জগৎটা সবার জন্য আলো, আমার জন্য অন্ধকার। আমি শুধু বগ্রবাহন ছিলাম, নিজের পিতাকে হত্যা করে নাম নিলাম আমি পিতৃহত্যা বগ্রবাহন। এ লজ্জা নিয়ে বেঁচে থাকতে চাই না মা, তুমি আমার মৃত্যু দাও। দিব তোরে মৃত্যু ছাড়ি মোনা তোরে, হ্যাঁ মা তুমি মৃত্যু দাও। আমার নাম যেমন মহাভারতের পাতায় উচ্চলোক করে লেখা থাকবে, তোমারও নাম কিন্তু লেখা থাকবে। আমি সন্তান হয়ে পিতাকে হত্যা করলাম, তুমি মাতা হয়ে সন্তানকে হত্যা করলে, এ মা ছেলের কথা কিন্তু মহাভারতের পাতায় লেখা হবে। তাই তুমি আমার মৃত্যু দাও মা, আমার মৃত্যু দাও, আমি প্রস্তুত হয়ে আছি। দেব তোরে মৃত্যু ছাড়িব না তোরে, ক্ষমা নাই তো। যখনই অস্ত্র দিয়ে আঘাত করতে গেল, কৃষ্ণ ছুটে এসে চিত্রাঙ্গদার হাতটাকে ধরল। কি ব্যাপার চিত্রাঙ্গদা, মা হয়ে ছেলেকে? আহা, তুমি তো ঠিক সময় এসেছো। আমার জীবনের যখন সব শেষ তখন এসেছো? বলে, তোমার কিছু শেষ হয়নি। আমি মেয়েদের হাতের শাখা মাতার সিঁদুরকে রক্ষা করি, কোনোদিন কেড়ে নিই না। তাহলে যে আমার স্বামী মরে পড়ে আছে, বলে ও মরেছে, ও তুমি দেখছো মরে পড়ে আছে, কিন্তু ওর ভেতরে একটা জিনিস মরেছে, ও মরেনি। কোন জিনিস? ওর জীবনের অহংকার শেষ হয়ে। নিজেকে দর্ব করত, ভাবতো পৃথিবীতে কেউ মারতে পারবে না, শুধু বাপেরও যে বাপ আছে এটা আমি ওকে বুঝিয়ে দিয়েছি। তাহলে কি আমার স্বামীকে ফিরে পাবো? পাবে, পাবে, ফিরে পাবে। আরে ও বাঁচবে না এটা ভাবলে কি করে? কি করে চলে যাও উলুপির কাছে? বগ্র ঠাকুর উলুপির কাছে যাও, তার কাছে আছে নাগমণি। সেই নাগমণি যখনই স্পর্শ করবে, পুনরায় ও শরীরে প্রাণের সঞ্চার হয়ে যাবে। বগ্রবাহন ছুটে গেল উলুপির কাছে, আর উলুপির কাছ থেকে নাগ নিয়ে এসে, নাগমণি নিয়ে এসে যেই স্পর্শ করলো, অর্জুনের পুনরায় শরীরে প্রাণের সঞ্চার। সকা আমি কি ঘুমাচ্ছিলাম? বলে, হ্যাঁ তুমি ঘুমাচ্ছিলে, এই তোমার ঘুম ভাঙলো। সকা এটা মণিপুর না? বলে, এবার সব চিত্রাঙ্গদা তুমি? বলে, মনে পড়েছে আমার কথা? না চিত্রাঙ্গদা বড় ভুল হয়ে গেছে। আচ্ছা চিত্রাঙ্গদা এ কে গো? বলে, ভালো করে তাকিয়ে দেখো না, ইয়ার অন্য কেউ নয়, এ হলো তোমারই ফসল। বগ্রবাহনকে ধরিয়া অর্জুন আলিঙ্গন করে, আলিঙ্গন করে চৌদিকে ভক্তগণ হরি হরি বলে, হরি হরি বলে ভক্ত। ইয়ার